যিনি আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল আমাদের এই দেশে যত বেশি হয়, পৃথিবীর অন্য কোন দেশে এত মাহফিল হয় বলে আমার জানা নেই। কিন্তু এর পরেও একটা জিনিস আমরা অভাব দেখি। এই জাতি যদি জিজ্ঞেস করা হয় ইসলাম অর্থ কি, নিজের ধর্মের নাম ইসলাম, আমাদের ধর্মের নাম কি এই ইসলাম শব্দের অর্থ কি, এটা যদি জিজ্ঞেস করা হয় আমাদের পরিচয় মুসলিম, মুসলিম অর্থ কি জিজ্ঞেস করা হয় এটাই পারে না। আপনারা বলুন তো ইসলাম অর্থ কি? খুব জোরেই বলেছেন শান্তি। ইসলামের কোন গ্রহণযোগ্য কিতাব তালাশ করলে পাওয়া যাবে না যে ইসলাম মানে শান্তি। শুনতে শুনতে নগমা হায় মাহফিলে বিদআত কো, কান বাহরে হো গয়ে দিল বদমজা হোনে কো হায়। ওয়াজ মাহফিল শুনতে শুনতে কান বধির হয়ে গেছে, মনের মধ্যে বিরক্তি এসে গেছে, কিন্তু এখন পর্যন্ত এই লোকগুলো জানে না ইসলাম অর্থ কি। ভাইজান সালাম অর্থ শান্তি। আমি এখানে বসেই প্রথমে বলেছি কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত এবং শান্তি বর্ষিত হোক। সালাম অর্থ কি? তাহলে ইসলাম অর্থ কি? আল্লাহ আকবার। মানুষ যদি জানত ইসলাম অর্থ কি তাহলে আর রাত ব্যাপী ওয়াজ করার কোন প্রয়োজন হতো না। কোরআন শরীফ খোলো, إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين الله رب العالمين إبراهيم عليه الصلاة والسلام কে বললেন أسلم মানে ইসলাম কবুল করো, শান্তিতে ঘুমাইও, তুমি শান্তিতে ঘুমিয়ে থাকো। উনি বুঝতে পারলেন ইসলাম অর্থ কি, সঙ্গে সঙ্গে বললেন ইসলামের অর্থটা আমরা পরিষ্কার করে জানতে পারলাম। ক্বালা আসলামতু লিরব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের রব, আসমান জমিনের রব, আমাদের সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালনকর্তা বিধানদাতা, এই রবের সামনে আমি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলাম। ইসলাম অর্থ ভাইজান আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা, আল্লাহর হুকুমের সামনে সম্পূর্ণরূপে নিজেকে সুপর্দ করে দেওয়ার নাম কি? নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে এক আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার নাম হল ইসলাম। আর এই রকম যে ব্যক্তি আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। তাকে বলা হয় কি? এই ইসলাম আর মুসলিম নিয়ে আজকে ওয়াজ করবো, বেশি ওয়াজ করে লাভ নাই, কারণ প্রাইমারি ওয়াজগুলো আমাদের জানা নাই। মুসলিম মানে হল এক আল্লাহর বিধানের সামনে যে ব্যক্তি আত্মসমর্পণ করে তার নাম কি? এখন যদি আল্লাহর আইন কিছু মানে কিছু মানে না তাকে মুসলিম বলা যাবে? এবারে আমি দেখাবো যে আমরা পুরো মানে কিনা। আপনার ঘরে যদি কোনো মেহমান যায়, মেহমান অর্ধেকটা ঢুকলো আপনার ঘরে অর্ধেকটা বাইরে, আপনি কি বলবেন? অর্ধেক দরজার বাইরে অর্ধেক ভিতরে, আপনি কি বলবেন? হয়তো পুরো ঢুকবেন আর বের হয়ে যান। ঠিক তেমনি ভাবে ইসলামের মধ্যেও যে ব্যক্তি পূর্ণভাবে প্রবেশ করবে তাকে মুসলিম বলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। হে ইমানদারগণ, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছ, আমার রাসূলগণকে বিশ্বাস করেছো, আমার কিতাবকে বিশ্বাস করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, নিজেকে মুসলিম বলে পরিচয় দাও, উদখুলু ফিসসিলমি কাফাতান, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো, ইসলামে। এই আল্লাহর হুকুম যে মানে তাকেই মুসলিম বলে, তাকে কি বলে তাকে মুসলিম বলা হয়। চন্দ্র সূর্য আল্লাহর হুকুম মানে কিনা, তো আল্লাহর হুকুম যে মানে সেই কি, চন্দ্র সূর্য কি, আমি কোরআন থেকে দেখাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে দিয়েছেন, আফাগাইরাদ্দিনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিসসামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানে বা জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে। আসমানে যা কিছু সব মুসলিম, জমিনে যা কিছু সব কিলো মুসলিম, চন্দ্র সূর্য মুসলিম, গ্রহ নক্ষত্র মুসলিম, ফেরেশতারা মুসলিম, পশু পক্ষী মুসলিম, সমুদ্রের মাছগুলো কি মুসলিম। কোরআনের সূরায়ে আল ইমরানের 83 নম্বর আয়াতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আসলামা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে কারা, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমানে এবং জমিনে যা কিছু আছে সবগুলো মুসলিম হয়ে গেছে, কি হয়ে গেছে। আর এক আয়াত আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈল 34 নম্বর আয়াত, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানে বা জমিনে জলে বা স্থলে যা কিছু আছে সবগুলো এক আল্লাহ তাসবিহ পড়ে, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যত কিছু আছে সব তাসবিহ পড়ে কার, আল্লাহ, আল্লাহর তাসবিহ পড়ে। তুমি শুনতে শুনো কুহু কুহু, ও আসলে ডাকে আল্লাহু আল্লাহু, তুমি শুনো কুকুরাতুর, আসলে সে বলছে সুব্বুহুন কুদ্দুসুন, আল্লাহ বলছেন ওয়া ইল্লা ওয়ালাকিল্লা তাফতাহুনা তাসবিহাহুম, তোমরা ওদের তাসবিহ বুঝতে পারো না, তোমরা জানো না বুঝো না, সব কিছু তাসবিহ পড়ে কার, আল্লাহ। এই জন্য চন্দ্র সূর্য মুসলিম, গ্রহ নক্ষত্র মুসলিম। ও আমার ভাইয়েরা, কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ। সূর্য যে চলে, যেই স্তর দিয়ে চলে, বিজ্ঞানীরা বলছেন এর চেয়ে একটু নিচে যদি আসত সূর্যের গরমে আর তাপে গোটা পৃথিবী পুড়ে ছারখার হয়ে যেত, আবার যদি এর চেয়ে একটু উপর দিয়ে যেত তাহলে গোটা পৃথিবী ঠান্ডায় বরফ হয়ে যেত, মানুষ বসবাস করতে পারত না, আবার দৈনিক যদি এক জায়গা দিয়ে চলত তাহলেও সমস্যা হয়ে যেত। সূর্য কি দৈনিক এক রাস্তায় চলে না ভিন্ন ভিন্ন রাস্তায় চলে, ভিন্ন ভিন্ন রাস্তায়। তবে শীতের দিনে দেখবেন উঠে একদিক দিয়ে ডুবে আরেক দিকে, আর এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশামসু তাজরিলি মুস্তাকাররিন লাহা, এই সূর্যকে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট রাস্তা নির্ধারণ করে দিয়েছেন, পথ নির্ধারণ করে দিয়েছেন। দালিকা তাকদীরুল আজিজুল আলিম, এক মহা পরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের জন্য রাস্তা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওই আল্লাহর নির্ধারিত রাস্তা ছাড়া সূর্য এক ইঞ্চি এদিক সেদিক দিয়ে চলতে পারে না, হুকুম মানে কার, ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, আল্লাহর পক্ষ থেকে সূর্যের জন্য যে রাস্তা নির্ধারণ করে দেওয়া আছে সূর্য ঠিক সেই রাস্তা দিয়ে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ, সূর্য হুকুম মানে কা, এই জন্য সূর্য মুসলিম কিনা, আমি মুসলিম বুঝাচ্ছি এখন। মুসলিম কাকে বলে, মুসলিম বলা হয় যে আল্লাহর হুকুম মানে সেই কি, সেই হিসাবে সূর্য আল্লাহর হুকুম মানে সূর্য কি। এবারে চন্দ্র, কোরআনের সূরা ইয়াসিন পড়েন, وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِل আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি চন্দ্রের জন্য কতগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি। চন্দ্র তুমি দেখো দৈনিক একদিক থেকে উঠে একদিকে ডুবে, আসলে তা না, ওর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিনের জন্য এক একটা আলাদা আলাদা রাস্তা তৈরি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আল্লাহ তাআলা বলছেন ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল, আমি চন্দ্রের জন্য প্রত্যেক দিনের জন্য এক একটা রাস্তা নির্ধারণ করে দিয়েছি, চন্দ্র আমার হুকুম মেনে ঠিক সেই রাস্তায় চলে, এক ইঞ্চি এদিক সেদিক করে না, ব্যতিক্রম করে না, এইভাবে চলতে চলতে হাত্তা আদাকাল উরজুনিল কদিম, একেবারে পুরাতন শুকনো খেজুরের ডালের মতো পাতলা হয়ে যায়, ঠিক কিনা? একেবারে দেখবেন শেষে কি হয়ে যায়, খেজুরের ডাল শুকাইলে যেরকম চিকন এরকম চিকন হয়ে যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা আদাকাল উরজুনিল কদিম, একেবারে পুরাতন শুকনো খেজুরের ডালের মতো চিকন হয়ে যায়। এইভাবে আল্লাহর হুকুম মেনে চলে, হুকুম মেনে চলে কার? আল্লাহ তাআলা বলছেন এই জন্য কোন ট্রাফিক পুলিশের দরকার নাই। আসমানে কোন ট্রাফিক পুলিশ আছে না? হইলে সূর্য গিয়ে চন্দ্রগায় পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট করবে, হয় না কিরকম? কোন গ্রহ নক্ষত্রের মধ্যে সংঘর্ষ হয় না, কারণ আল্লাহ তাআলা সূরা ইয়াসিন এটাও বলেছেন লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়াল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফী ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই চন্দ্র সূর্যের জন্য আমি নির্ধারিত রাস্তা তৈরি করে দিয়েছি, এবারে সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা, আর রাতের ক্ষমতা নেই দিনকে অতিক্রম করা, হঠাৎ করে এখন দিন হয়ে যাবে এমনটা হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার, সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা, ওয়ালা লাইলু সাবিকুন নাহার, আর রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করার, ওয়া কুল্লুম ফী ফালাকি ইয়াসবাহুন, চন্দ্র সূর্য সব কিছু গ্রহ নক্ষত্র নদী নালা খাল বিল সব আল্লাহর হুকুম মেনে যার যার রাস্তায় চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য চন্দ্র মুসলিম, সূর্য মুসলিম, গ্রহ মুসলিম, নক্ষত্র মুসলিম, সমুদ্রের মাছগুলো মুসলিম, কুমির মুসলিম, কচ্ছপ মুসলিম, জলহস্তি মুসলিম, তিনি মাস পর্যন্ত মুসলিম। এই জন্য আসমানে কোন দুর্ঘটনা হয় না, আবার সমুদ্রে কোন ইফতিজিং হয় না। বর্তমানে সবচেয়ে বড় সমস্যা কি? ইফতিজিং। অনেকে হয়তো বুঝেন না ইফতিজিং কি। ইফতিজিং মানে হল ওই শিক্ষিত যুবকেরা মেয়েদের স্কুলগুলো যখন ছুটি হয় তখন স্কুলের সামনে গিয়ে এতিমের মতো দাঁড়িয়ে থাকে, মিসকিনের মতো দাঁড়িয়ে থাকে, ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকে, কোন সময় মেয়েরা বের হবে আর মেয়েদের পিছনে লেগে তারপরে একটু আঁচল ধরে টান দেয়, একটু বাদাম খাওয়াবার চেষ্টা করে, একটু চকলেট খাওয়াবার চেষ্টা করে, এইরকম ফুসলাইয়া ফুসলাইয়া মেয়েদেরকে বাগে আনার চেষ্টা করে, এইটার নাম কি? ইফতিজিং। নারীদেরকে উত্তক্ত করা, শাড়ি ধরে টান দেওয়া, একটু ভিল ছোড়া, আর যদি বাগে না আসে তাহলে তাকে এসিড নিক্ষেপ করা, এ সমস্ত করে কিনা? ও আমার ভাইয়েরা, সমুদ্রের মাছে যেহেতু আল্লাহর হুকুম মানে ওইখানে ইফতিজিং নাই, ইলিশ মাছের কি সুন্দরী সুন্দরী মেয়েদেরকে, তিমি মাছের ছেলেরা কোন সময় ইফতিজিং করে না, ঠিক কিনা? আবার জঙ্গলের প্রাণীগুলো হুকুম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমানে বা জমিনে জঙ্গলে বনে যা কিছু আছে হুকুম মানে কার? এই কারণে জঙ্গলে হরিণের সুন্দরী সুন্দরী মেয়েরা আছে, হরিণের মেয়েদেরকে বাঘের বাচ্চা, ভল্লুকের বাচ্চা, সিংহের যুবক ছেলেরা ইফতিজিং করে নাকি? কারণ সবাই হুকুম মানে কার? এই জন্য আমি বলছি সব মুসলিম, কিন্তু মানুষেরা মুসলিম হইতে পারে নাই, মানুষ কিনতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করতেন মানুষকে বাধ্য করতে পারতেন কিনা? আল্লাহ তারা পারতেন, যদি ফজরের নামাজ না পড়ো তাহলে তোমাদের পিঠগুলো তক্তা হয়ে যাবে আর বাঁকা করতে পারবা না, তাহলে সব মানুষ ফজর আদায়ের সঙ্গে সঙ্গে মসজিদে দৌড় দিত কিনা? যদি আল্লাহ এমন নিয়ম করতেন জোহরের নামাজ না পড়লে হাতটা সোজা হয়ে যাবে, আর বাঁকা করতে পারবে না, মাগরিবের নামাজ না পড়লে ঘাড় ঘুরাইতে পারবে না, এশার নামাজ না পড়লে চক্ষু বন্ধ করতে পারবে না। তাহলে সব মানুষ নামাজ পড়ত কিনা, আল্লাহর হুকুম মানত কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ শা আল্লাহু লাহাদাকুম আজমাইন, আল্লাহ তালা যদি ইচ্ছে করতেন তাহলে তোমাদের সকল মানুষকে হেদায়ত দিতে পারতেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই চন্দ্র সূর্যের মতো তোমাকে বাধ্য করেন নাই, নদী নালা খাল বিল পশু পক্ষীর মতো তোমাকে বাধ্য করেন নাই। কেন বাধ্য করেন নাই জানেন? জানা দরকার আছে, এগুলো বলতে গেলে তোমার মূল আলোচনা দেরি হয়ে যাবে, তারপরও বলে নেই ভূমিকা শুরু। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত মখলুক করে সৃষ্টি করেছি। কি মখলুক? সম্মানিত মখলুককে বাধ্য করলে সম্মান থাকে? এখন আমাকে এখানে স্লোগান দিয়ে আহলান সাহলান বলে যদি আমি এগুলো পছন্দ করি না বসাইয়া, তারপরে বলল হুজুর খবরদার এই এত টাইমের বেশি এক মিনিট বয়ন করতে পারবেন না, সম্মান থাকলো? এই বিষয়ে আপনি আলোচনা করবেন তার বাইরে যেতে পারবেন না, সম্মান থাকবে? ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। এই সম্মানিত মখলুককে বাধ্য করলে কিন্তু সম্মান থাকে না, আমি সেই জন্য তাকে বাধ্য করি নাই। সূর্য আমার হুকুম মানতে বাধ্য, চন্দ্র আমার হুকুম মানতে বাধ্য, জঙ্গলের পশু আমার হুকুম মানতে বাধ্য, মানুষও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মানতে কি বাধ্য। যেমন মনে করুন আমাদেরকে আল্লাহ বলেছেন চোখ দিয়ে দেখো কান দিয়ে শুনো, উল্টা করতে পারবো? যে না, আমি কান দিয়ে দেখবো চোখ দিয়ে শুনবো, পারবে কেউ? আমি হাত দিয়ে হাঁটবো পাও দিয়ে ধরবো, চলবে? এইসব ক্ষেত্রে আল্লাহ বাধ্য করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শরিয়াতের হুকুমের ক্ষেত্রে মানুষকে বাধ্য করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন বাধ্য করলেন না সেটা বলছিলাম, যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ মাখলুক। কি মাখলুক? এই শ্রেষ্ঠটা কোন দিক থেকে তা জানার দরকার আছে? আল্লাহ সবই তো দরকার আছে, আমার তো সময় অনেক চলে যাবে, তবু বলি যখন জানা দরকার আছে আপনাদের। ও আমার ভাইয়েরা, মানুষ কোন দিক থেকে শ্রেষ্ঠ একটু বুঝতে হবে। যদি বলো মানুষ দৌড়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ, তাহলে মানুষ যদি জোরে দৌড় দেয় সর্বোচ্চ হয়তো 15-20 কিলোমিটার দৌড়াইতে পারবে ঘন্টায়, কিন্তু চিতাবাঘ যদি জোরে দৌড় দেয় 1 ঘন্টায় 100 কিলোমিটার পর্যন্ত দৌড়াইতে পারে। যদি দৌড়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের প্রমাণিত হতো তাহলে মানুষ শ্রেষ্ঠ না হয়ে বরং কি হতো? যদি বলেন উড়াল দেওয়ার প্রতিযোগিতায়, মানুষ উড়তে জানে, পাখি কি জানে? উড়াল দেওয়ার প্রতিযোগিতার মাধ্যমে যদি শ্রেষ্ঠত্বের প্রমাণ হতো তাহলে পাখিরাই সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক বলে প্রমাণিত হতো, ঠিক কিনা? আর যদি বলেন যে না হিংস্রতার প্রতিযোগিতায়, তাহলে আমি বলব মানুষের চেয়ে সাপ বেশি হিংস্র প্রাণী, মানুষের কামড় দিলে মানুষ মরে না, কিন্তু সাপে কামড় দিলে মানুষ মরে যায় কিনা? সাপে কামড় দিলে মানুষ মরে কিনা? মরে যায়। বোঝা গেল হিংস্রতার মাধ্যমে যদি, বিষাক্তের মাধ্যমে যদি সম্মানিত নির্বাচিত হতো তাহলে মানুষের চেয়ে সাপ বেশি সম্মানিত হতো। যদি বলেন সাঁতারের প্রতিযোগিতায় বা ক্রিকেট খেলার প্রতিযোগিতায়, ও আমার ভাইয়েরা, মানুষ যত সাঁতার কাটতে পারে মাছেরা তার চেয়ে বেশি সাঁতার কাটতে পারে, ঠিক কিনা? তাহলে মানুষ শ্রেষ্ঠ কোন দিক থেকে বলবেন? শক্তির দিক থেকে? তাও তো না। একটা গরু বাছুরের বাচ্চা ছাগলের বাচ্চা পর্যন্ত ভূমিষ্ঠ হওয়ার পরে একটা দুইটা উল্টি বাল্টি খেয়ে তারপরে ল্যাস খাড়া করে দেয় দৌড়, ঠিক কিনা? গরুর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কি করে? একটা দুইটা উল্টি খেয়ে ল্যাসটা খাড়া করে তাও দিয়ে দেয় দৌড়, ঠিক কিনা? মানুষের বাচ্চা কয়দিনে দৌড়ায়? মানুষের বাচ্চা ভূমিষ্ঠ হয়ে বিছনায় পড়ে থাকে, লড়তে পারে না, চড়তে পারে না। ও আমার ভাইয়েরা, বোঝা গেল মানুষ ছাগলের বাচ্চার চেয়ে দুর্বল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন মানুষকে দুর্বলতম প্রাণী করে সৃষ্টি করা হয়েছে। ও আমার ভাইয়েরা, এই মানুষ শ্রেষ্ঠ হল কোন দিক থেকে? এবারে তোমাদেরকে আমি বলছি, সেটা হল আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে একটা স্পেশাল জ্ঞান দান করেছেন, আকল দান করেছেন, বিবেক বুদ্ধি দান করেছেন। এই বিবেকটার কারণেই মানুষ শ্রেষ্ঠ জাতি। এই বিবেক দিয়ে মানুষ এবারে রেলগাড়ি তৈরি করল। রেলগাড়ি তৈরি করে এবারে চিতাবাঘের সঙ্গে পাল্লা দিয়ে দৌড় দিল। চিতাবাঘ যেখানে ঘন্টায় সর্বোচ্চ দৌড়ায় 100 কিলোমিটার, মানুষেরা রেলগাড়িতে চড়ে এখন দৌড়াইতে পারে 350 কিলোমিটার চড়ে। বলুন সুবহানাল্লাহ। এমনি ভাবে মানুষ উড়াল দিয়ে পাখির সঙ্গে পারে না। এবারে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিজ্ঞান দান করেছেন, জ্ঞান দান করেছেন। এই জ্ঞানের মাধ্যমে মানুষরা বিমান তৈরি করলো, রকেট তৈরি করলো। এবারে মানুষরা বিমানের ভিতরে ঢুকে, রকেটের ভিতরে ঢুকে 1000 থেকে শুরু করে 7500 মাইল পর্যন্ত ঘন্টায় উড়াল দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাখিদেরকে ফেল করে দিল। এমনি ভাবে মানুষ সাঁতার কেটে মাছের সঙ্গে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আকল এবং বুদ্ধি দান করেছেন, জ্ঞান দান করেছেন। ওই জ্ঞানের মাধ্যমে সাবমেরিন তৈরি করে এবারে পানির ভিতরে ডুব দিয়ে মাছের সঙ্গে পাল্লা দিয়ে সাঁতার দিল। মাছেরা ওর পিছনে পড়ে থাকে, মানুষ সাঁতার কেটে মাছের চেয়ে অনেক দূরে চলে যায়, ঠিক কিনা? এমনি ভাবে হিংস্রতা বিবেচনায় বলা হয়েছিল, সাপ মানুষের চেয়ে বেশি হিংস্র, কামড় দিলে মানুষ মরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে জ্ঞান বিজ্ঞান দান করেছেন, আকল বুদ্ধি দান করেছেন। এই জ্ঞানের মাধ্যমে সাপের গর্তের ভিতরে হাত দিয়ে সাপকে ধরে এনে ওর বিষ দাঁত ভেঙে তারপরে বাজারে নিয়ে খেলা দেখায়, ঠিক কিনা? বোঝা গেল মানুষ শ্রেষ্ঠ কোন দিক থেকে? আকল এবং জ্ঞান বুদ্ধির দিক থেকে। একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে কিনা, এটা পরিষ্কার হয়ে গেছে? এবারে আসুন দুই নাম্বার পয়েন্ট, আমার যে জ্ঞান কেন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানটা দান করেছেন আল্লাহকে চিনার জন্য, আল্লাহর বিধানকে জানার জন্য। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? ও আমার ভাইয়েরা, আমরা গোলাম। কার গোলাম? না কোন খাজা বাবার গোলাম, গাজা বাবার, ল্যাংটা বাবার, পীর বাবার, মাজারওয়ালার, দরগাওয়ালার, দুর্গাওয়ালার, আমরা কারো গোলাম না। গোলাম কার? আমরা কি নবী রসুলের গোলাম? আমরা নবী রসুলের গোলাম না। নবী রসুলরাও কার গোলাম? আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। নবী রসুলরাও আল্লাহর গোলাম, আমরাও কার গোলাম? ও আমার ভাইয়েরা, ওই মানুষেরা এখন মানুষের গোলামি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। জীবনের সব ক্ষেত্রে গোলামি করব কার? এই গোলামি কেমনে করব? ও আমার ভাইয়েরা, সেজন্য আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চিনার জন্য একটা বিবেক এবং জ্ঞান দান করেছেন। এই জ্ঞানটা দান করেছেন কিসের জন্য? আল্লাহকে চিনার জন্য, আল্লাহর বিধানকে জানার জন্য। কিন্তু ভাইজান, জ্ঞান থাকলে আল্লাহকে চিনা যাবে না। জ্ঞান থাকলে আমাদের চক্ষু দিয়েছেন কিসের জন্য? চোখ থাকলে কি দেখা যায়? আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন মাজমুআতুল ফাতাওয়া 20 খণ্ডে একটা কিতাব। এই কিতাবের প্রথম খণ্ডে লিখেছেন, মানুষকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন দেখার জন্য, কিন্তু চোখ থাকলেই মানুষ দেখতে পায় না। চোখ দিয়ে দেখতে হলে চোখের সামনে আলো থাকতে হয়। কি দেখতে হয়? দিনের বেলায় সূর্যের আলো, রাতের বেলায় তারকার আলো, চন্দ্রের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো। কোন প্রকারের আলো যদি তোমার কাছে না থাকে, তোমার চোখের পাওয়ার যত ভালো থাকুক না কেন, তোমার চোখ যত সুন্দর থাকুক না কেন, কিছু দেখা যাবে? চোখ দিয়ে দেখতে হলে যেমন করে আলোর প্রয়োজন, ঠিক তেমনি ভাবে তুমি যত বড় বিজ্ঞানী হও, যত বড় জ্ঞানী হও, ওই জ্ঞান দিয়ে তুমি নিজে আল্লাহকে চিনতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে একটা আলো না জ্বলবে। আল্লাহ বলছেন জ্ঞান চোখের সামনে যে আলোটার প্রয়োজন সেই আলো হচ্ছে আসমানি কিতাব, আর ওই কিতাবের সর্বশেষ কিতাব হচ্ছে কোরআনুল কারীম। জয় বলুন সুবহানাল্লাহ। তাদের জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাব আগমন করেছে। নূর মানে আলো, নূর মানে কি? এই আলো দিয়ে তুমি যদি তোমার জ্ঞানের চোখের সামনে জ্বালাও, কোরআনের আলো যদি তোমার জ্ঞান চোখের সামনে জ্বলে, তাহলে তুমি আল্লাহকে চিনতে পারবে, আল্লাহর বিধানকে বুঝতে পারবে। আর যদি তোমার জ্ঞান চোখের সামনে কোরআনের আলো না থাকে, আল্লাহকে চিনতে পারবে? ডারউইন বিজ্ঞানী ছিল না? ডারউইন নামে একজন বিজ্ঞানী ছিল। ওই বিজ্ঞানী বলল মানুষ কেমনে সৃষ্টি হয়েছে, মানুষ কেমনে সৃষ্টি হইল সেইটা বয়ান করতে গিয়ে তিনি বললেন যে মানুষ আসলে ছিল বানর। কি ছিল এই মানুষ? বানরগুলো গাছে গসতে গসতে ঝুলতে ঝুলতে আস্তে আস্তে ওর লেজটা পড়ে গেছে, লেজটা পড়ে গিয়ে তারপরে আবার সোজা হয়ে হাঁটা শুরু করেছে, এইভাবে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। এই গতবাদ বর্তমানে পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। ওই প্রফেসর সাহেবরা যখন পড়ায় তখন বলে দেখো আমরা আসলে বানর ছিলাম, বিশ্বাস না করলে পিছনে হাত দিয়ে দেখো, লেজের গোড়াটা এখনো খুঁজে পাওয়া যাবে। ওই বিশ্ববিদ্যালয়ের আসনে বসে শিক্ষিত বানরেরা গোপনে গোপনে নিচে হাত দিয়ে দেখে যে ঠিকই লেজের গোড়া তো এখনো আছে, তখন মাথা ঝুলায় আর বলে ঠিকই আমরা তো আসলে বানর ছিলাম। জোরে বলে নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়ের, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, জঙ্গলে এখনো বানর আছে কিনা? আমি কয়েকদিন আগে সাতক্ষীরা প্রোগ্রাম করেছি, ওখান থেকে সুন্দরবনে গিয়েছিলাম। আল্লাহর কি মর্জি, আমরা যখন ঢুকলাম তখন বানরের ঝাঁক দলে দলে যাচ্ছিল, হাজার হাজার বানর গিয়ে চলতে লাগলো। আমি আমার সঙ্গীদেরকে বললাম দেখো এই বানরগুলো জন্ম থেকে এখন পর্যন্ত গাছে ঝুলে, যদি লেজ ঘষতে ঘষতে আগে মানুষ হয়ে গিয়ে থাকে এখন কেন লেজটা পড়ে না? এই বানরগুলোর লেজ কেন পড়তেছে না এখন, এখন কেন মানুষ হচ্ছে না? যদি লেজ পড়ে গিয়ে মানুষ হয়ে থাকে তাহলে এখনো তো কোনটা অর্ধেক মানুষ, কোনটা পোয়া মানুষ, কোনটা সিকি মানুষ হওয়া দরকার ছিল কিনা? কিন্তু আছে। আসল বিষয়টা হল পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা? এখন যদি কোন পাগলে বলে এই পাবদা মাছগুলো হল ইলিশ মাছের আদি পুরুষ, বিশ্বাস করা যাবে না? ওটা পাগল বলবে সবাই। টাকি মাছ, গজার মাছ, শোল মাছ দেখতে একরকম কিনা? এখন যদি কোন ব্যক্তি বলে এই টাকি মাছগুলো হল গজার মাছের আদি পুরুষ, কেউ বিশ্বাস করবে না? বলবে পাগল। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন কিভাবে, এর বিস্তারিত আলোচনা কোরআনুল কারীমে রয়েছে। ও আমার ভাইয়েরা, তোমার জ্ঞান এবং বিজ্ঞানের সামনে, জ্ঞান চোখের সামনে যদি কোরআনের আলো জ্বালাও, তাহলে কেবলমাত্র তুমি তোমার নিজের পরিচয় খুঁজে পাইবা, তোমার সৃষ্টিকর্তার পরিচয় খুঁজে পাইবা, ঠিক কিনা? মরিস বুকাইলি একজন খ্রিস্টান, কোরআন শরীফ গবেষণা করতে লাগলো যে কোনো উদ্দেশ্যে, কোরআন ভুল ধরার জন্য হতে পারে। উনি কোরআন শরীফ পড়তে লাগলেন ইংরেজি অনুবাদ দিয়ে, ইংলিশে কোরআনের তর্জমা পড়তে পড়তে কিছুটা ভুল উনি ধরতে পারলেন, কোরআনের ভুল ধরতে পারছে, কি খুশি! গোটা খ্রিস্টান জগৎকে খুশি করা যাবে, মুসলমানদেরকে বোকা বানানো যাবে। কিন্তু তিনি চিন্তা করলেন যে এইরকম ইংরেজি অনুবাদ করে কোরআনে ভুল ধরে পরে যদি আবার অনুবাদ ভুল হয় তাহলে আমাকে বোকা বলবে। অনুবাদকটা ভুল করে না? এই বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো কোরআন আছে কোন কোরআন শরীফ একেবারে নির্ভুল বলা যায় না, বাংলা যেগুলো আছে অনুবাদকরা ভুল করেছে। ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন ইংরেজি অনুবাদ পড়ে কোরআনের ভুল ধরা ঠিক হবে না, এই জন্য কোরআনের ভাষা আরবি ভাষা পড়তে হবে। তিনি আরবি ভাষা শিখলেন এবং খুব ভালো করে শিখলেন। আমরা ছোটবেলা যে পড়েছি আনাকুম বানাকুম জানাকুম ওরকম পড়ে নাই, খুব ভালো করে শিখলেন। এরপরে নতুন করে আবার কোরআনুল করিমকে গবেষণা করতে শুরু করলেন। ও আমার ভাইয়েরা, এই ডক্টর মরিস বুকাইল একটা বইও লিখেছেন, বাংলায় পাওয়া যাবে, কোরআন বাইবেল ও সায়েন্স বিজ্ঞান। উনি লিখেছেন, আমি কোরআনুল করিমকে গবেষণা শুরু করেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, আমি এজন্য কোরআনকে বারবার পড়াশোনা করেছি, আমি কোরআনুল করিমকে যতবার পড়েছি কোরআনুল করিম আমার সামনে ততবার নতুন নতুন তথ্য এবং নতুন নতুন বিজ্ঞান উপস্থাপন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআনুল করিমকে পড়তে শুরু করেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমি কোরআনকে পড়লাম গবেষণা করলাম। আমার ভাইয়েরা, এই কোরআন পড়ে কোরআনের তো কোনো ভুল ধরার সুযোগ হয় নাই, কোরআন বরং আমার জীবনে যতগুলো ভুল ছিল আমার জীবনের পদে পদে, আমার জীবনের বাঁকে বাঁকে, আমার জীবনের ধাপে ধাপে যত ভুল ছিল সমস্ত ভুলগুলো এক এক করে সংশোধন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এই কোরআন হল আলো, এই আলো দিয়ে যদি কোনো ব্যক্তি নিজের সমাজ গঠন করে, রাষ্ট্র গঠন করে, সেই সমাজ আলোকিত হয়, সেই সমাজের মানুষে শান্তি পায়। এজন্য ইসলাম মানে হল এক আল্লাহর কালামের সামনে, এক আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করার নাম কি? এবারে আসুন আমরা মুসলিম হব কেমনে, আমরা আসলে মুসলিম কিনা এখানে একটা করে দেখাব। আল্লাহ রাব্বুল আলামিন, এই ইফতিজিং দিয়ে শুরু করি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ইফতিজিং বন্ধ করার জন্য আমার বিধান শোনো কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। হে নবী, আপনি আপনার স্ত্রী এবং মেয়েদেরকে বলুন এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, তারা যেন হেজাব করে নেয়, পর্দা ঝুলিয়ে দেয়, নিজের উপরে পর্দা ঝুলিয়ে দেয়। এই পর্দা যদি ঝুলিয়ে দেয় ফালা ইউযাইনা, তাহলে তাদেরকে কেউ উত্তপ্ত করবে না, ইফতিজিং করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পর্দার বিধান যদি কায়েম করতে পারো, তোমার সমাজে নারীদেরকে উত্তপ্ত করবে না, কেউ ইফতিজিং করবে না, ধর্ষণ করবে না, চিন্তাই করবে না, নারীদেরকে অপহরণ করবে না, এসিড মারবে না। ও আমার ভাইয়েরা, আল্লাহর এই হুকুমকে আমাদের দেশে আছে না বাতিল করেছে? আদালতের থেকে আপনারা জানেন কয়েক মাস আগে রায় দিল, পর্দার জন্য কোন মেয়েদেরকে বাধ্য করা যাবে না। ও আমার ভাইয়েরা, পর্দার হুকুম দিয়েছেন কে? এই পর্দার হুকুমকে যদি কেউ বাতিল করে বলে মারা যাবে না, বাধ্য করা যাবে না, সে মুসলমান না কাফের? সে কি আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে? আল্লাহর সামনে আত্মসমর্পণ করে নাই। ওই লোক যদি নামাজ পড়ে রোজা রাখে তারপরেও সে মুসলিম না কাফের? এই ওয়াজ শুরু হয়েছে এখন, বুঝতে হবে ভালো করে। ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা পর্দার হুকুম কেন দিলেন ভালো করে একটু বুঝেন, তারপরে কথা চলেন। এই বাতিগুলো চলতে কয়টা, জ্বলতে কয়টা তার আছে? দুইটা তার আছে। কয়টা তার আছে দেখেন ভালো করে, দুইটা তার আছে কিনা? এই দুইটা তার রাবার দিয়ে পেঁচানো আছে কিনা? দুইটা তারে পর্দা আছে কিনা? এখন যদি কেউ বলে এই তারে পর্দা থাকতে পারবে না, পর্দাগুলো খুলে দিয়ে আমি দুইটা তারকে একাত্র করে দিব, তাহলে কি বাল্ব জ্বলবে না আগুন জ্বলবে? এই তারগুলো পর্দা দিয়ে রাখতে হবে, নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট জায়গায় মিলাতে হবে, তারপরে আলো দিবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষদেরকে সৃষ্টি করেছেন, এই দুইজন না মিললে পরে কিন্তু মানুষ তৈরি হবে না। আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। নারীরা পুরুষের জন্য, পুরুষেরা নারীদের জন্য পোশাক স্বরূপ, সম্পূরক। আরাকাত আল্লাহ বলছেন, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم হে মানুষেরা তোমরা শুনে রেখো আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারীর থেকে সৃষ্টি করেছি মানুষ তৈরি হতে কি লাগবে নারী পুরুষ দুইজনই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুইজন কি বলেছেন পর্দা করো পুরুষের জন্য আছে মেয়ে লোকের জন্য আছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা মুমিন পুরুষদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের চক্ষুকে নিচু রাখে ওয়াহাফাযু ফুরুজাহুম এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে পুরুষকে বলল তোমরাও পর্দা করো আর পরের আয়াতে নারীদেরকে বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের নিজের চক্ষুকে নিচু রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এইরকম ওয়াজ করলেন এরপরে বললেন তোমাদেরকে আমি দুইটাকে পর্দা করতে বলেছি পর্দা করো আল্লাহর নিয়ম হল যেই জিনিস যত মূল্যবান সেই জিনিসকে তত বেশি পর্দার ভিতরে রাখে ঠিক কিনা কলা খাইবেন পর্দা দিয়ে ঢাকা বাদাম খাইবা পর্দা দিয়ে ঢাকা কমলা খাইবা পর্দা দিয়ে ঢাকা বেদানার টকটকে দানা তুমি খাইবা পর্দা দিয়ে ঢাকা কিনা কি সুন্দর পর্দা দিয়ে ঢাকা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারী জাতি হল মানুষ তৈরির কারখানা এই কারখানা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত পরিষ্কার মানুষ তৈরি হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে লোকদেরকেও পর্দা করতে বলেছেন কোরআন বলছে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তোমরা জাহিলি যুগের মেয়ে লোকদের মতো প্রকাশ্যে উলঙ্গপুনা বেহায়াপুনা মতো চলো না হুকুম দিয়েছেন কে কেন দিলেন শুনো আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ একজন কারজনের দিকে আকর্ষণ সৃষ্টি করে দেন আদম আলাইহিস সালাম বেহেশতে কত আনন্দে আছেন তারপরও শান্তি নাই কি লাগবে বউ লাগবে কি লাগবে আল্লাহ তাআলা বউ তৈরি করে দিলেন শান্তি হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের মধ্যে পুরুষ এবং মেয়ে লোক দুইজনের মধ্যে আকর্ষণ সৃষ্টি করে দেন যৌবনের যখন চাহিদা আসে যৌবন যখন মানুষের যৌবনে চলে আসে দেখবেন চেহারার মধ্যে একটা আকর্ষণ তৈরি হয় ছেলেদের চেহারাও ফুলে উঠে মেয়েদের চেহারাটাও সুন্দর লাবণ্যময় হয়ে যায় ঠিক কিনা আল্লাহ তাআলা একজনের প্রতি আরেকজনকে আকৃষ্ট করে দেন এই সময় মেয়েদেরকে বসে পর্দা করো খবরদার ফ্রি বিতরণ করো না পিপাসার সময় যদি তোমাকে ফ্রি না পায় কিনবে কিনা এক বেটার দুপুরে রৌদ্রের সময় তৃষ্ণায় কলিজা শুকিয়ে গেছে বাজারে গিয়ে দেখে ডাব বিক্রি করে ভাই ডাব একটা ডাব কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে কিনবে কিনা কারণ পিপাসা আছে পঞ্চাশ টাকা দিয়ে ডাব একটা খাইলো পিপাসা নিবারণ হয়ে গেল কিছু দূর গিয়ে দেখে আরেকজন ডাবওয়ালা ডাব বিক্রি করতে বসে আছে ওর ডাব কেউ কিনে না ডাবওয়ালায় প্রায় সন্ধ্যা হয়ে গেছে ফ্রি নিয়ে যাও বিনা পয়সায় খাও তো একটা খাইল আবার এখন তার খাই পিপাসা একেবারে শেষ খাওয়ার কোনো সুযোগ নাই কিছু দূর গিয়ে দেখে আরেকজন ডাবওয়ালা বসে আছে ওই ডাবওয়ালা বলে যে দেখো তোমরা ডাব ফ্রি খাও আর এক একটা ডাবের সঙ্গে দুই টাকা পুরস্কার দেওয়া হবে ব্যাপার কি ব্যাপার হলো ডাবগুলো আমি অনেক দূর থেকে এনেছি এই ডাব আনতে গিয়ে আমার পাঁচ হাজার টাকা খরচা হয়েছে এখন যদি ফেরত নিতে যাই তাহলে আবার এত টাকা খরচা হবে আর ফালাইয়ে দিলে আল্লাহর নেয়ামত নষ্ট হবে সেই জন্য চিন্তা করেছি এই ডাবগুলো তোমাদেরকে ফ্রি খাওয়াবো আর এক একজনকে দুই টাকা করে ডাব প্রতি দান করবো যাতে করে খাইতে পারো ও আমার ভাইয়েরা ঠিক তেমনি ভাবে যখন যৌবনে যৌবনে আল্লাহ তাআলা যৌবনে তৃষ্ণা দিলেন যৌবনে আকর্ষণ দিলেন ক্ষুধা দিলেন ওই সময় মেয়েদেরকে বলল তোমরা পর্দা করো এই জন্য বুড়া মেয়েদের পর্দা আছে নাকি কোরআনে স্পষ্ট আছে বুড়ি হইলে কি লাগে না আরে এখন উল্টো হয়ে গেছে বুড়ি বোরকা কায়দা মতো পরে ঠিক কিনা আর যুবতী সুন্দরী মেয়েটাকে খুলে দিল চোখ চুলগুলো ঘোড়ার মতো সাজাইল শ্যাম্পু দিয়ে ফুলাইল কি করলো এরপরে চেহারাটায় কি করলো মেকআপ করলো এরপরে সামনের দরজা খোলা পিছনের দরজা খোলা হাই হিলের জুতা পরলো তারপরে ঘুরে ওই বুড়ি যেন বলতে চায় যে আমি যদিও বুড়ো হয়ে গেছি, আমি একসময় ওই মেয়ের মতো সুন্দরী ছিলাম, ভালো করে দেখো ওকে, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এইরকম যখন পর্দা করতে বলা হল, কি জন্য তৃষ্ণার সময় যুবকেরা যদি মেয়েদেরকে হাতের নাগালে না পায় তখন বিয়ে করবে কিনা? আল্লাহ বলছেন ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও যুবকেরা, যখন তোমার যৌবনের ক্ষুধা লেগেছে, তোমার যৌবনের যখন তোমাকে আকৃষ্ট করছে নারীদের প্রতি, এবারে তুমি বিয়ে করো, একটা প্রয়োজন হলে একটা করো, দুইটা লাগলে দুইটা করো, তিনটা লাগলে তিনটা করো, চারটা লাগলে চারটা করো। বিয়ের হুকুম দিয়েছেন কে? আল্লাহর নবী বলেছেন ইয়া মাশারাশ শাবাব, ও যুবকেরা, মানিস্তাতা মিনকুমুল বাতা ফালিয়াতাযাজ্জাজ, তোমাদের যে ব্যক্তির বিয়ে করার ক্ষমতা আছে সে যেন বিয়ে করে। বিয়ের হুকুম দিয়েছেন কে? আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। এই সময় তুমি বিয়ে করলে না, নারীদেরকে ফ্রি রাস্তায় ছেড়ে দিলা, এবারে যুবকেরা ফ্রি পেয়ে গেল, তার তৃষ্ণা নিবারণ হয়ে গেল, এখন মেয়ের বয়স গেছে বুড়ি হইয়া, তার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, চেহারায় পোকা ধরেছে, এখন মেয়েদেরকে বিয়ে দিতে চায় মা বাপ, কেউ বিয়ে করতে চায় না, ফ্রিও নিতে চায় না, পয়সা দেওয়া তো দূরের কথা। এরপরে যখন 30 বছর বিয়ে হয়ে বয়স হয়ে গেল, যখন দেখে আর কেউ বিয়ে করছে না, তখন মেয়ের বাবা বলে যে ছেলেদেরকে ডাকো, বিদেশ যাওয়ার টাকা দেওয়া হবে, টিকিট করে দেওয়া হবে, বাড়ি করে দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, ফ্রিজ দেওয়া হবে, খাট দেওয়া হবে, বলে কিনা? ওই ডাবো খাওয়ায়ার সাথে এক লোক নতুন বাড়ি করছে, নতুন বাড়ি, নতুন মাটি, নতুন কলা গাছ লাগাইছে, সাগর কলা, খুব বড় বড় সাগর কলা হল। চিন্তা করল এই গ্রামের লোকেরা তো এই দামি কলা খাবে না, এই জন্য তারা চলে গেল শহরের কোন এক জায়গায় যেখানে ঢাকায় লোক যায়, মানুষের কলা খেতে কষ্ট না হয় সেজন্য ছোলাগুলোকে উপর থেকে ফেলে দিল, আশপাশের যতগুলো ছোট ছোট কলা সব বিক্রি হয়ে গেল, ওর নতুন বাড়ির নতুন কলা, বড় কলা, সাগর কলা ধারে কাছেও কেউ আসে না। লোকটা দেখলো সব মানুষ চলে যাচ্ছে, আমার কলা তো কেউ কিনতে আসছে না, ব্যাপারটা কি? এবারে ডাক দিল, ও লোকেরা তোমাদের কি হলো, আমার নতুন বাড়ির কি সুন্দর সুন্দর মোটা তাজা কলা কেন খরিদ করছো না? লোকেরা বলল তোমার কলায় সোলা নাই, পর্দা নাই। বলে আরে সর্বনাশ, পর্দা তো ফেলে দিয়েছিলাম তোমাদের খাওয়ার সুবিধার জন্য। লোকেরা বলল সুবিধার জন্য করো আর যাই করো, তোমার ওই কলার উপরে ছোলা না থাকার কারণে ওই কলাতে মাছি বসেছে, মশা বসেছে, ধুলাবালু রোগ জীবাণু ছড়িয়েছে, ওই কলা খাইলে পেট খারাপ হবে। আমরা কলা খাইতে পারি, তবে শর্ত হল কলাও খাবো, কলার সঙ্গে খাইলে পরে যদি পেট খারাপ হয় ওই পেট খারাপের ঔষধের টাকাও দিতে হবে, তাহলে খাইতে পারবো, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই মেয়ে লোকেরা মিছিল করে নারী নির্যাতন, নারী নির্যাতন বন্ধ করো, বন্ধ করো, বিনা যৌতুকে, বিনা যৌতুকে বিয়ে করো, বিয়ে করো, বন্ধ হয়েছে এগুলো? প্রধানমন্ত্রী নারী, বিরোধী নেত্রী নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, পররাষ্ট্রমন্ত্রী নারী, আরো কত নারী, এরপরেও দেশে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে? দৈনিক পত্রিকা খুললে দেখা যায় কোন নারী ধর্ষিতা হয়েছে, কোন নারী আত্মহত্যা করেছে লজ্জায় তার কথা বলতে না পারতে গিয়ে। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পর্দার হুকুম তোমাদেরকে দিয়েছি কিসের জন্য? পর্দার হুকুম যদি বাস্তবায়ন করো তাহলে তোমাদেরকে টিজিং করবে না, কেউ ধর্ষণ করবে না। মক্কা মদিনায় গিয়ে দেখো যেই দেশে এখনো পর্দার হুকুমটা আছে, যে কারণে সেই দেশে কোন নারীদেরকে কেউ টিজিং করতে পারে না, ওই নারীদেরকে কেউ ধর্ষণ করে না, করে নাকি? এমনি ভাবে পর্দার হুকুম দিয়েছেন কে? আমার জাতি আদালত থেকে এটাকে বাতিল করেছে কিনা একটা দেখাইলাম, আরেকটা দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মালের নিরাপত্তা দিয়েছেন, এজন্য তিনি চুরি ডাকাতি করতে নিষেধ করেছেন, এরপরেও যদি কেউ চুরি করে আল্লাহ তাআলা বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, যদি চুরি করে ওর হাত কেটে ফেলো, আইনটা দিয়েছেন কে? এই আইন আমাদের দেশে আছে? আইন আমাদের দেশে নাই, বাতিল করেছে। ও আমার ভাইয়েরা, আল্লাহর আইন যদি বাতিল করে মুসলমান থাকে, আল্লাহর আইন বাতিল করার অধিকার কারণে ইতিহাস পড়ো, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের তিন দিনের মাথায় মক্কায় একটা চুরি হয়ে গেল। চুরিটা করেছে কুরাইশ বংশের একটা শাখা বনু মাখজুম, আবু জাহেলের বংশ যেটা। অনেকে আবু জাহেলকে বলে আল্লাহ নবীর আপন চাচা, এটা মিথ্যা কথা। আল্লাহ নবীর আপন চাচাদের মধ্যে একমাত্র শত্রু ছিল আবু লাহাব। কে? আবু লাহাব আল্লাহ নবীর আপন চাচা। কিন্তু আবু জাহেল আল্লাহ নবীর আপন চাচা না, ওর বংশই আলাদা। নবীর বংশ বনু হাশেম, বনু মুত্তালেব শাখা, আর আবু জাহেলের বংশ হল বনু মাখজুম। কোন বংশ? কোরাইশ বংশ, বড় বংশ এদিক দিয়ে। কাজে এই তথ্যগুলো আপনাদের ভুল থাকলে সংশোধন করে নেবেন। ওই আবু জাহেলের যে বংশ, ওই বংশের একটা মেয়ে চুরি করল। কোরাইশের লোকেরা চিন্তায় পড়ে গেল, যদি এই মহিলার হাত কাটা যায় তাহলে কোরাইশদের নাক কাটা যাবে, বদনাম হয়ে যাবে। এই জন্য তারা চিন্তা করল নবীর কাছে গিয়ে একটু সুপারিশ করা যায় কিনা। নবীর কাছে সুপারিশ করবে কে? এই জন্য আল্লাহর নবীর পালক পুত্র ছিল উসা জায়েদ, জায়েদের পুত্র ছিল উসামা, আল্লাহর নবীর পালক নাতি, খুব আদরের নাতি, হিব্বু রাসূলিল্লাহ দার উপাধি, আল্লাহর নবীর প্রিয় নাতি। সবাই গিয়ে নাতিকে ধরলো, তুমি একটু তোমার দাদার কাছে গিয়ে বলবা, নবীর কাছে গিয়ে বলবা যে একটা মক্কায় চুরি ঘটনা ঘটে গেছে, চুরিটা করেছে কুরাইশ বংশের একটা সম্ভ্রান্ত মহিলা, হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, তাছাড়া আপনার বংশটাও তো কুরাইশ বংশ। একটু মালিশ করলো, আপনারও বদনাম হয়ে যাবে, তাছাড়া আরো বিস্তারিত ঘনিষ্ঠ ওই যে মহিলা চুরি করেছে সেই মহিলার নামটাও আপনার ছোট মেয়ে মা ফাতেমার নামে নাম। কি সুন্দর করে বলল! আল্লাহর নবীর কানে যখন কথাটা পৌঁছানো হল, মুসলিম শরীফের সহিহ হাদিসে বলা হয়েছে আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল, খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন আমার উম্মতরা শুনো, আগের যুগের লোকেরা ধ্বংস হয়েছে আল্লাহর বিধানকে পরিবর্তন করার জন্য, আল্লাহর আইনকে বাতিল করে অন্য আইন তৈরি করার কারণে। আল্লাহর আইন এই যুগে চলে না, আল্লাহর আইন ভালো না, এটা বর্বর আইন, এরকম আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করার কারণে যুগে যুগে আল্লাহর দিন ধ্বংস হয়েছে, মানুষের উপরে গজব নাজির হয়েছে। তোমরাও কি সেই ইহুদি খ্রিস্টানদের মতো, আগের যুগের লোকদের মতো আল্লাহর বিধান পরিবর্তন করতে চাও? জেনে রাখো, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহর হুকুমকে কেউ পিছনে ফেলার অধিকার রাখে না, পরিবর্তন করার অধিকার রাখে না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো, সৃষ্টি যার, আইন চলবে কার? ওই আল্লাহর আইন চলবে। তোমরা জেনে রাখো, আজকে কোরাইশ বংশের মেয়ে ফাতেমা চুরি করেছে সে কথা বলছো, জেনে রাখো আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাও যদি চুরি করত, আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য, আল্লাহর হুকুমকে কায়েম করার জন্য আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, চোরের হাত কারা বিধান দিয়েছেন? কে? আমার দেশের লোকেরা বলল এই আইনে যুগে চলে না। এমনি ভাবে এক একটা করে দেখাইলে অনেক সময় লাগবে। সুদ ইসলামে হালাল না হারাম? সুদ ইসলামে হারাম। হারাম করেছেন কে? কোরআনের স্পষ্ট বলা হয়েছে ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়াহাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। এরপরে সূরা বাকারার 279 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারগণ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছ, দাবি করো মুসলমান মুসলিম দাবি করো, আল্লাহকে বিশ্বাস করো, কোরআন বিশ্বাস করো দাবি করো, এবারে আল্লাহর বিধান শুনে নাও। তোমরা যারা সুদের ব্যবসা করো, ওয়াদারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের যত পাওনা সুদ আছে আল্লাহর বিধান জানার পরে, আল্লাহর হুকুম জানার পরে সমস্ত সুদগুলো বর্জন করে দাও। সুদ হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইল্লাম তাফআলু, যদি আল্লাহর হুকুম শোনার পরেও আল্লাহ হারাম করেছেন এই কথা জানার পরেও যদি তোমরা সুদ বর্জন করতে না পারো, ফায়দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? বোঝা গেল ইহুদি খ্রিস্টানরাও কোরআন পড়ে, ওরা কোরআন শরীফ গবেষণা করে দেখল যদি কোন জাতির মধ্যে সুদ ঢুকে যায় ওই জাতি আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যায় তখন তার দোয়া কবুল হবে? ওরা যত বড় পীরের মুরিদ হোক আর জিকির করুক দোয়া কবুল হবে? এই জন্য ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে এই বাংলাদেশের ঘরে ঘরে সুদ পৌঁছে দেওয়ার জন্য ওরা নারীদের সমিতি করেছে। কি করেছে? মেয়ে লোকদের সমিতি করেছে। কেন? এটাও একটা কারণ আছে। মানুষেরা ফার্ম করে, মুরগির ফার্ম না মুরগার ফার্ম? মুরগির ফার্ম করে। কি জন্য? মুরগি ডিম দেয়, ডিমের থেকে বাচ্চা হয়। মানুষেরা গাভীর ফার্ম করে না বড়দের ফার্ম করে? গাভীর ফার্ম করে, কারণ গাভীর থেকে বাচ্চা হয়, দুধ হয়। ও আমার ভাইয়েরা ইহুদি খ্রিস্টানরা দেখল মা হচ্ছে মানুষ তৈরির কারখানা, একটা মেয়ে লোক যদি ধ্বংস করা যায় একটা পরিবার ধ্বংস হয়ে যায়। এই জন্য তারা বাংলাদেশের ঘরে ঘরে সুদ ঢুকে দেওয়ার জন্য এক গুলিতে দুই শিকার করার জন্য মাধ্যম হিসাবে নারীদের সমিতি করল। এই নারীদের মাধ্যমে বাংলাদেশের ঘরে ঘরে সুদ পৌঁছে দিল বেরাক, আশা, গ্রামীণ ব্যাংক, আরো যত হাজার হাজার এনজিও আছে, এই সবগুলোর কাজ হল নারীদেরকে বিপর্দা করা। স্বামীর কথা মানব না, কুরের ঘরে থাকব না, দেহ আমার সিদ্ধান্ত, আমার দেহ আমার। পুরুষ যদি চারটে বিয়ে করতে পারে আমরা কোন চারটে বিয়ে করতে পারব না, এই সমস্ত কতগুলো স্লোগান শিখাইয়া দিয়া নারীদেরকে বিপর্দা করলো। এরপরে মুসলমানদের ঘরে ঘরে সুদ ঢুকাইল। এবারে যখন ঘরে ঘরে সুদ ঢুকে গেল, এবারে শয়তানগুলো আবার একটা সম্মেলন করলো, ওদেরকে ডাকলো যারা এই কাজগুলো করেছে, তাদেরকে ডেকে বলল তোমরা আমাদের মিশন বাস্তবায়ন করেছ, বাংলাদেশের ঘরে ঘরে সুদ ঢুকিয়েছ, নারীদেরকে বিপর্দা করেছ, আসো এখন তোমাদেরকে একটা পুরস্কার দেই। সেই পুরস্কারের নাম কি? নোবেল পুরস্কার। এটা শান্তি পুরস্কার না, বরং গোটা জাতিকে সুদের মধ্যে ঢুকিয়ে দিয়ে যেই যে একটা শয়তানের মিশন বাস্তবায়ন করেছে সেই শয়তানিয়ার তাগুতি পুরস্কারের নাম কি? ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সুদ করেন হারাম, আর আমাদের দেশের আইনে সুদের যদি লাইসেন্স থাকে তাহলে হারাম না, বৈধ। হালাল, হালাল মানে কি? বৈধ। এই জন্য সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, বাংলা ব্যাংক, কোন ব্যাংক যত সব চলে গেছে, সব সুদে চলে। সুদ হারাম করেছেন কে? এবারে যারা সুদের লাইসেন্স দিল, সুদ যারা দেয় যারা নেয়, মুসলমান থাকবে? আমি এই জন্য বলছি ইসলাম আর মুসলিম বুঝাবো আজকে, অন্য কিছু না। মুসলিম কাকে বলে? মুসলিম বলে যে ব্যক্তি আল্লাহর হুকুমকে মানে, তার নাম কি? এবারে আসুন, মদ ইসলাম হারাম না হারাম? মূর্তি হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে স্পষ্ট ভাবে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি, এই সবগুলো শয়তানের কাজ। কার কাজ? মদ শয়তানের কাজ। মদ ইসলামে হালাল না হারাম? আমার দেশের আইনে হলো মদের যদি লাইসেন্স থাকে তাহলে হালাল মানে বৈধ, লাইসেন্স না থাকলে অবৈধ, হারাম। এই জন্য ফাইভ স্টারে হালাল, মদের সরকারি কারখানাগুলো হালাল, আর দিকে গোপনে রাখে লাইসেন্স ছাড়া, ওটা হইল কি? পরে পুলিশ ধরবে। আমার ভাইয়েরা, আল্লাহ যেটা হারাম করেছেন ওটাকে লাইসেন্স দিয়ে তারা হালাল করে, তারা মুসলমান না কাফের? মূর্তি ইসলামে হালাল না হারাম? এখন তাহলে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, ওই বাচ্চারা পর্যন্ত কলা গাছ দিয়ে মূর্তি তৈরি করলো, মূর্তিকে ফুল দিল, নিরবতা পালন করলো, গোটা জাতিকে মূর্তি পূজকের মধ্যে সামিল করলো। ও মুসলমান, যারা মূর্তি তৈরি করে তারা মুসলমান থাকবে? আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু, আনসাব মানে মূর্তি বেদি স্থাপন করা, ভাস্কর্যের মূর্তি, স্মৃতির মূর্তি, ভাষার মূর্তি, অমুকের মূর্তি, তমুকের মূর্তি, বীর প্রতীকের মূর্তি, বীর বিক্রমের মূর্তি, বীর শ্রেষ্ঠের মূর্তি, যত মূর্তি তৈরি করা হয় জায়েজ না হারাম? তাহলে যারা নামাজ পড়তে গিয়ে আমরা নামাজের সামনে আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকি, এটা ইবাদত কিনা? ওইটা যদি মূর্তির সামনে দাঁড়ায় তাহলে মূর্তির ইবাদত হবে কিনা? মূর্তি একটা জঘন্য শেখ। এই জন্য আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী মক্কা ঢুকে প্রথম কাজ করেছেন কি? খানায় কাবার 360টা মূর্তি ছিল, মূর্তির সামনে গিয়ে লাঠি ধরলে না খোতা মানে বললেন, যা আল হক ওয়া যাহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, আর মিথ্যা বিতাড়িত হওয়ার বস্তুই বটে। মূর্তি সব ভাঙলেন। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস পড়ো। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে মূর্তি পূজক ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার জাতি মূর্তি পূজা করে, মূর্তি বানায়। তিনি আল্লাহর সন্ধানে লেগে গেলেন, আল্লাহর পরিচয় খুঁজতে লাগলেন। রাতের বেলা তারকার দিকে তাকিয়ে বললেন, এটা আমার রব। দেখলেন যে না, তারকা ডুবে যাচ্ছে, যা ডুবে যায় তার রব হতে পারে না। আবার চন্দ্রের দিকে তাকালেন, চন্দ্র আমার রব। দেখেন না, চন্দ্র আস্তে আস্তে ছোট হয়ে গেছে, চিকন হয়ে গেছে। এবারে দিনের বেলায় সূর্যের দিকে তাকালেন, বললেন এটা আমার রব। দেখে সূর্য ডুবে গেছে, এবারে বললেন আমার রব যদি আমাকে হেদায়েত না করেন আমি হেদায়েত পাব না। আল্লাহ তাআলা, হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে। কে করতে হবে? হেদায়েত দেওয়ার মালিক কে? না কোন খাজা বাবা, না পীর বাবা, তাই কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে। আরো সুন্দর করে বলে, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে। ধরে নাউজুবিল্লাহ, রসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেছে খালি হয়ে, রসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই খাজার গোষ্ঠী নামাজও পড়ে না, নামাজ রোজা লাগে না। বইতে আসবে, একটু পরে দেখাবো, আপনার উঠবেন না কেউ, শেষের অংশ এটা আসবে আলোচনায়। এখন দোষী এক সাইড। ও আমার ভাইয়েরা, প্রথম রাষ্ট্রীয় শিরিক, এরপরে ধর্মীয় শিরিক। এই রাষ্ট্রীয় শিরিকে গোটা জাতি লিপ্ত আছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরিষ্কার হয়ে গেলেন, চন্দ্র আমার রব না, সূর্য আমার রব না, তারক আমার রব না, এবারে আল্লাহ তাআলা হেদায়েত দান করলেন, সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা মতওয়াজ্জ করলাম কার দিকে? না পীরের দিকে, আল্লাহর দিকে। পীরের দিকে মতওয়াজ্জ করে, এই বইতে লেখা আছে। আমি আমার কলবের দিকে মোতাবাজ্জু আছি, আমার কলব পিসাবের কলবের দিকে মোতাবাজ্জু আছে, এইরকম হাজার দিকে মোতাবাজ্জু হয়ে তারপরে কার দিকে? ও আমার ভাইয়েরা, নামাজে দাঁড়িয়ে বললাম ইয়াকা নাবুদু, ডাইরেক্ট না ভাইয়ের মাধ্যম আছে? ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। পরিষ্কার হয়ে গেল মুতাওয়াজ্জিব কার দিকে? ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েত পেয়ে গেলেন। এবারে জাতিকে বোঝানো দরকার আছে না? লোকেরা মূর্তি পূজা করে, মেলার সময় আসলো, ইব্রাহিমকেও দাওয়াত দিল, চলো আমরা মেলায় যাই পূজা করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি একটু অসুস্থ আছি। লোকেরা মেলা থেকে পূজা দিয়ে চলে গেছে, মেলায় আবার পূজা দিবে, এই ফাঁকে ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে মূর্তিখানায় ঢুকলেন। ঢুকে দেখে যে মূর্তির সামনে অনেক বড় বড় দামি দামি খাবার আছে। হিন্দুরা খাবার রাখে না? এই যে কিছুদিন আগে লাগাতার চুরি হইল, মূর্তির স্বর্ণ মূর্তির শাড়ি চুরি করে নিয়ে গেছে, মূর্তিকে ল্যাংটা করে চুরি করে নিয়ে গেল, মূর্তি উপকার করতে পারে নাই, ওদের দেবদেবীকে ল্যাংটা করে ছাড়ল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মূর্তি খেলায় গিয়ে দেখেন মূর্তির সামনে অনেক দামি দামি খাবার আছে। কোরআনে বলছে, উনি বললেন আলা তাকুলুন, খা খা খা, মূর্তি খায় না। এবারে রাগ উঠছে, কি উঠছে? পাকানা বরবান বিলিয়ামিন, ডান হাতে থাপ্পর মারলেন। থাপ্পর মারলে মূর্তি ব্যথা পায় না নিজে ব্যথা পায়? পাথরের মূর্তি ব্যথা পাইছে নিজে। এবারে রাগ উঠল। ইব্রাহিম আলাইহিস সালাম এবার হাতে কুড়াল নিলেন, কুড়াল নিয়ে কোন মূর্তির হাত ভাঙলেন, কোনটার দাঁত ভাঙলেন, কোনটার নাক ভাঙলেন, কোনটার কান ভাঙলেন, বেঙ্গে চুড়ে বড় মূর্তির কাঁধে কুড়াল লটকে দিয়ে সরে পড়লেন। লোকেরা মেলার থেকে আবার পূজা দেওয়ার জন্য আসলো, পূজা দিতে গিয়ে দেখে যে সর্বনাশ হয়ে গেছে। রাজকীয় মূর্তিখানায় কোন ঝড় তুফান হল না, ভূমিকম্প হল না, কোন যুদ্ধ বিগ্রহ হল না, অথচ মূর্তিগুলোর সব ভেঙ্গে চুরমার করা হয়েছে। সঙ্গে সঙ্গে দৌড়াইয়ে গেল লোকেরা নমরুদের কাছে, ওই নমরুদকে গিয়ে বলার সঙ্গে সঙ্গে নমরুদ চলে আসলো। ও আমার যুবক ভাইয়েরা খুব ভালো করে লক্ষ্য করে শোনো, নমরুদ দৌড়ে আসলো মূর্তিখানায় ঢুকে কাণ্ড কারবার দেখে দীর্ঘক্ষণ পর্যন্ত কোনো কথা বলে নাই, চিন্তা করল, চিন্তা করে সর্বপ্রথম যে কথাটা মুখ থেকে বের করল তা ছিল হাল মিন ফাতানিয়াজকুরু আলিহাতানা, এই এলাকায় কোন এমন যুবক আছে কি যে যুবক আমাদের মূর্তিগুলো নজরে দেখে না, মূর্তিগুলোর সমালোচনা করে, মূর্তিগুলো ভালো জানে না, এমন কোন যুবক আছে কিনা বলো। তাফসিরে দেখে নমরুদ কেন যুবকের প্রশ্ন করল, যুবকের প্রশ্ন কেন করল, নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হল না, কোন ভূমিকম্প হল না, কোন যুদ্ধ বিগ্রহ হল না, তারপর মূর্তিগুলো ভাঙল, এটা এই মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, বরং এই সমাজ থেকে মূর্তি পূজাকে উৎখাত করার জন্য, দেবদেবীর পূজাকে শেষ করে দেওয়ার জন্য, এই সমাজটাকে সংস্কার করার জন্য, সমাজটাকে বদলানোর জন্য দিন বদলের পালা, এই দিন বদলের পালা এইটার সূচনা করেছে মূর্তি ভাঙ্গা দিয়ে। আর এই রকম ভাবে সংস্কার করা, সমাজে বিপ্লব ঘটানোর চিন্তা ভাবনা করা, এইটা কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে কার মাথায়? ও যুবকেরা, যুগে যুগে যুবকেরা ভূমিকা রেখেছে, আজকেও যারা এই মাহফিলের ইন্তেজাম করেছ যুব সমাজ, তোমাদেরকেও বুঝতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যৌবনে ভাঙলেন, নমরুদ যখন জিজ্ঞেস করল কোন যুবক আছে কিনা, এবারে লোকেরা বলল হ্যাঁ হ্যাঁ একজন যুবক আছে, যে যুবক আমাদের মূর্তিগুলো সুনজরে দেখে না, মূর্তিগুলোকে ভালো জানে না, মূর্তিগুলোর সুনজরে দেখে না, সমালোচনা করে। ইউকালু লাহু ইব্রাহিম, সামিনা ফাতাইয়াযকুরুহুম, ইউকালু লাহু ইব্রাহিম, একজন যুবক সম্পর্কে আমরা শুনেছি, সে আমাদের দেবদেবী সুনজরে দেখে না, মূর্তি পূজা ভালো জানে না, ওই যুবকের নাম ইব্রাহিম। ইব্রাহিমকে লোকেরা ধরে আনলো নমরুদের সামনে। এখন গোটা সামরিক শক্তি, রাজনৈতিক শক্তি, অর্থবল, জনবল সব কিছু একদিকে, আর একা ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে বসে আছে, একদিকে দাঁড়ানো আছে। লোকেরা জিজ্ঞেস করল ইব্রাহিম তুমি কি এই কারবার করেছ, ইব্রাহিম বলল বাল ফালাহুম কাবীরহুম হাযা, ওই বড় মূর্তিটাই করেছ ওকে জিজ্ঞেস করো। লোকেরা বড় মূর্তিকে জিজ্ঞেস করবে কি ওরা জানে, এই মূর্তি কথা বলতে জানে না, মূর্তি খাইতে জানে না, এই মূর্তি কিছুই করতে পারে না। লোকেরা বলল ইব্রাহিম তুমি তো জানো এইগুলো কথা বলতে পারে না, তুমি কি বলছো আমাদেরকে? এবারে ইব্রাহিম আলাইহিস সালাম স্টিল দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করলেন। ফেরাউনের সামনে যেমন মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, নমরুদের সামনে ইব্রাহিম দাঁড়িয়ে বলতে শুরু করলেন, ও আমার জাতি, যেই মূর্তি, যেই মূর্তির সৌন্দর্য পর্যন্ত একটা তুলির উপর নির্ভর করে, যেই মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না, ওর হাত ভাঙলাম, পা ভাঙলাম, দাঁত ভাঙলাম, নাক ভাঙলাম, চোখ ভাঙলাম, এরপরে কিছুই করতে পারল না, ওই দেবদেবীর কেন তোমরা পূজা করছো? যেই দেবদেবী কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, ওর সামনে থেকে খাবার একটা অংশ যদি মাছি নিয়ে যায়, মাছির কবল থেকে খাবার রক্ষা করার যোগ্যতাও নাই। ও আমার জাতি, কেন তোমরা এমন কিছু পূজা করছো? আমি তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বক্তব্য দিলেন, বিভিন্ন জায়গায় আছে কোরআন কথা বলো, সূরা মুমতাহানা 4 নম্বর আয়াত বলা হয়েছে, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা আমানু মা ইযা ক্বালু লিকাওমিহিম, যখন তিনি ওই লোকদের সামনে দাঁড়িয়ে বললেন, ইন্না বুরাউ মিনকুম মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ও নমরুদের গোষ্ঠী, মূর্তি পূজকেরা শুনে রেখো, ভালো করে আমার কথা শোনো, আমি তোমাদেরকে বর্জন করলাম এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো তাকেও বর্জন করলাম। বোঝা গেল মূর্তি বর্জন করার আগে মূর্তি পূজকদের বর্জন করতে হবে, ঠিক কিনা? যারা এই যুগে মূর্তি তৈরি করে, মূর্তির পাহারাদারি করে, মূর্তির গলায় ফুল দেয়, মূর্তির সামনে নিরাপদ ধারণ করে, অ মুসলমান তাদেরকে আগে বর্জন করতে হবে কিনা? এই জন্য পরিষ্কার করে আয়াত বলা হয়েছে, আমরা তোমাদের থেকে পাড়া করলাম, সম্পর্ক ছিন্ন করলাম, আগে মূর্তি পূজক তারপরে মূর্তি, মূর্তি আগে ত্যাগ করব না মূর্তি পূজকদের আগে ত্যাগ করব? তাহলে যারা মূর্তি তৈরি করছে, মূর্তি পূজা করছে, এদের সঙ্গে দুস্তি না দুশ্মনী? বন্ধুত্ব না বর্জন, গ্রহণ না বর্জন। ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি। আর তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে দেবদেবীর পূজা করছো ওগুলো বর্জন করলাম। কাফার না বিকুম, আমরা তোমাদের সংবিধান মানি না। আমরা সংবিধান মানি কার? এই কোরআনের সঙ্গে যেটা মিলবে ওইটা মানব, যেটা মিলবে না তা মানব। এবারে আমার দেশে সংবিধানে লেখা আছে সংবিধানের ধারা সাত অনুচ্ছেদ সাত ধারা এক পরিষ্কার লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ কারা? ও আমার ভাইয়েরা, কোরআন কি বলছে শুনো। সূরা আলে ইমরানের ২৬ নম্বর বলা হয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, মুসলিমদেরকে জানিয়ে দিন, যারা বলে আমরা মুসলিম, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ওয়া তুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ইজ্জত দান করো। ওয়া তুযিল্লু মান তাশাউ, যাকে ইচ্ছে করো অপমান করো। ইজ্জত দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ না জনগণ না। এবারে সাতের দুই নম্বরে বলা আছে বাংলাদেশ সংবিধান সাতের দুই পরিষ্কার লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে। অন্য অন্য আইনের যতখানি এর সঙ্গে অসামঞ্জস্যশীল ততখানি বাতিল বলে গণ্য হবে। সেই কারণে কোরআন শরীফের যতখানি মিল আছে সাংঘর্ষিক না, ওইগুলো বাতিল করে নাই। নামাজ নিয়ে কোনো সংঘর্ষ নাই, রোজায় কোনো সংঘর্ষ নাই। এই জন্য রমজান মাসে ওরাও ইফতারি করে, বুশও ইফতারি মাহফিল যায়, ঠিক কিনা? আমেরিকার প্রেসিডেন্ট প্রতি বছর হোয়াইট হাউসে প্রথম রমজানে ইফতার মাহফিল যায় কিনা? সংঘর্ষ নাই, রোজা রাখতে সংঘর্ষ নাই, নামাজ পড়তে সংঘর্ষ নাই, এই জন্য এগুলো বাতিল করে নাই। কিন্তু চোরের হাত কাটা বিধানে সংঘর্ষ আছে, মদের আইনে সংঘর্ষ আছে, সুদের আইনে সংঘর্ষ আছে, অজেনারেলিটির আইনে সংঘর্ষ আছে। সেই কারণে যেখানে যেখানে সংঘর্ষ সেইখানে আল্লাহ তাকে বাতিল করে ওদেরটা বহাল রেখেছে, ঠিক কিনা? মুসলমান মুসলিম কাকে বলে বলতেছিলাম? আল্লাহর আইন যারা বাতিল করে তারা মুসলিম হতে পারবে? শয়তানের মধ্যে আর আদমের মধ্যে পার্থক্য কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে জান্নাতে সৃষ্টি করলেন, হাওয়াকে সৃষ্টি করলেন। এবারে দুইজনকে উদ্দেশ্য করে বলছেন, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, জান্নাতের যেথায় ইচ্ছে সেথায় যাও, কিন্তু যা মনে চায় তা খাও, কিন্তু খবরদার ওই নির্দিষ্ট একটা গাছের কথা বললেন, এই গাছের ধারে কাছেও যাইবা না, এটা যদি খাও তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, আদম আলাইহিসসালাম আল্লাহর হুকুম রক্ষা করতে পারলেন না, ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে বসলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আদম তোমাকে আমি নিষেধ করেছিলাম এই গাছের ধারে কাছেও যাইবা না, কেন তুমি ফল খাইলা? আদম আলাইহিসসালামকে জিজ্ঞেস করার পরে আদম আলাইহিসসালাম কোন যুক্তি পেশ করেছিলেন? সঙ্গে সঙ্গে তওবা করলেন, কালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আমি অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, পাপ করে ফেলেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, দয়া না করো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তারা ক্ষমা করেছেন কিনা? ফাতাব আলাইহি, সঙ্গে সঙ্গে আল্লাহ তারা তওবা কবুল করে নিয়েছেন। কই যদি ৩৫০ বছর কাঁদলো, চোখ দিয়ে পানি পড়তে পড়তে খাল হয়ে গেছে, পাখিরা খাইছে, মিথ্যা কথা, খাল হয়ে গেছে আর পাখিরা বসে গেছে। এমনি দুনিয়াতে আসছেন, অনুতপ্ত ছিলেন তা ঠিক, কারণ ক্ষমা করলো, অন্যায় তো করেছেন, বলে তাহলে দুনিয়ায় কেন পাঠাইলো? দুনিয়ায় পাঠাইলো ওই ফলটা খাওয়ার পরে পায়খানায় ধরেছে, জান্নাতের অন্য কোন খাবারে পায়খানা ধরে না, এটাই কি ধরেছে? আর পায়খানা করার জায়গা আল্লাহর বেহেশতের মধ্যে নাই, সেজন্য আদমকে বলল দুনিয়ায় চলে যাও তাড়াতাড়ি নামো। ও আমার ভাইয়েরা, বলতেছিলাম আদম আলাইহিসসালাম আল্লাহর হুকুম অমান্য করল। আল্লাহ জিজ্ঞেস করলেন আদম কেন তুমি রক্ষা করে না, হুকুম মানলে না? উনি সঙ্গে সঙ্গে তওবা করেছেন কিনা, আল্লাহ মাফ করেছেন কিনা? ঠিক একই নিয়মে আল্লাহ তাআলা ইবলিসকে বললেন আদমকে সেজদা কর, ইবলিসও সেজদা করে নাই, আল্লাহর হুকুম ইবলিস অমান্য করল। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকেও আদমের মতো জিজ্ঞেস করলেন, ইবলিস আমি তোকে হুকুম করলাম আদমকে সেজদা করবি, কেন সেজদা করলি না? মা মানাআকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুকা, আমি যখন তোকে হুকুম করেছি কে তোকে বাধা দিল আমার হুকুম অমান্য করতে? কে বলল তোকে হুকুম মানা যাবে না? ইবলিস আল্লাহর হুকুম মান্য করল না। আল্লাহ জিজ্ঞেস করার পরে যে মাফ চাইতে মাফ করতেন কিনা? আল্লাহ যখন জিজ্ঞেস করলেন ইবলিস কেন তুই আমার হুকুম মানলি না, আল্লাহ ইবলিস যদি বলতো আল্লাহ অন্যায় করেছি, আল্লাহ ক্ষমা করতেন কিনা? কিন্তু ইবলিস ক্ষমা চায় নাই, উল্টা আল্লাহর ভুল ধরা শুরু করলো। ইবলিস বলল না খায়রুম মিনহু, আমি তো আদমের চেয়ে ভালো, আমি আদমের চেয়ে, তার মানে তোমার হুকুমটা ঠিক হয় না, আল্লাহ তোমার হুকুম চলে না। তোমার হুকুম কি? কেমনে ভালো? খলাক্তানি মিন নারিন ওয়া খলাক্তাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আগুনের গতি হল ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। আগুন যদি নিচেও জ্বালানো হয় আস্তে আস্তে উপরের দিকে উঠে, আর মাটি যদি উপরের দিকে ছুঁড়ে মারা হয় নিচের দিকে চলে আসে কিনা? এই যুক্তি পেশ করল। ও আমার ভাইয়েরা হুকুম করেছেন কে? আল্লাহর হুকুমের সামনে কোন যুক্তি চলে? আল্লাহর হুকুম তোমার বুঝে আসুক বা না আসুক, আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার নাম কি? এখন যদি কোনো ব্যক্তি আত্মসমর্পণ নাম করে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি পেশ করে, মুসলমান না কাফের? ইবলিস কাফের। বোঝা গেল এখন পর্যন্ত কেয়ামত পর্যন্ত যারা আল্লাহর হুকুমের ভুল ধরবে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি পেশ করবে, পর্দার হুকুম চলবে না, চোরের হাত কাটা বিধান এই যুগে চলে না, মদ হারাম করা বিধান চলবে না, জেনা বিচারের আইন চলবে না, এইরকম পদে পদে সম্পত্তি বন্টনে আল্লাহর হুকুম চলবে না, আল্লাহর হুকুমের যারা বর্তমানে ভুল ধরে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি পেশ করে তাদের লিডারের নাম কি? তাদের প্রথম যুক্তিবাদীর নাম কি? প্রথম বুদ্ধিজীবীর নাম কি? ও আমার ভাইয়েরা, ইবলিস যদি আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে কাফের হয়ে থাকে, এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম এই হুকুমগুলো যেই জাতি অমান্য করল তারা মুসলমান থাকবে? বোঝা গেল আমরা পূর্ণ মুসলিম না হাফ মুসলিম? এখন পরিষ্কার হয়ে গেল আমাদের মসজিদে আল্লাহর হুকুম দিয়ে কোরআন দিয়ে নামাজ পড়ি, বাইরে কোরআন আছে কিনা? আদালতে কোরআন নাই, সংসদে কোরআন নাই, ব্যবসা বাণিজ্যে কোরআন নাই, সব জায়গার থেকে কোরআনের হুকুমকে বাতিল করে দেওয়া হল। এবার আল্লাহ কি বলেন শুনো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তাহলে তোমরা কি আল্লাহর আইন কিছু মানবে কিছু মানবে না? এমনটা যদি করো তাহলে তোমাদেরকে দুনিয়া তো আমি অপমান করে ছাড়ব, দুনিয়া তো লাঞ্ছিত করব, বঞ্চিত করব, পদদলিত করব, এবং আখেরাতেও তোমাদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে। ও আমার ভাইয়েরা, এই কারণে আজকে লক্ষ্য করছেন ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা কি? মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস ইহুদিরা দখল করে আছে, ওইখানে মুসলমানরা যদি প্রতিবাদ করে মুসলমানদের বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। ও আমার ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা যখন ওরা পাথর ছুড়ে মারে ট্যাঙ্কের গোলা দিয়েও কিন্তু বুকগুলো ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। আফগানিস্তানের মুসলমানদের ইতিহাস তোমাদের সামনে, যুগ যুগ ধরে আফগানিস্তানে মুসলমানদের হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে গুয়ান্তানামো বে নামক কারাগারে নিয়ে ওদেরকে উলঙ্গ করে এরপরে একজনের উপর আরেকজনকে রেখে ওরা পিরামিড তৈরি করে উল্লাস করেছে। মুসলমানদেরকে নির্যাতন করতে করতে যখন তারা পানি পানি বলে চিৎকার মেরেছে, ও মুসলমানরা পত্রিকায় তোমরা জেনেছ ওরা মুসলমানদের মুখের ভিতরে ওই ইহুদি খ্রিস্টানের যদি পেশাব করে দিয়েছে, মুসলমানদের কোরআন শরীফের গায়ে কুরুশ এঁকে দিয়েছে, কোরআন শরীফকে ওরা ছিঁড়ে তারপরে নর্তকী দিয়ে নাচিয়েছে, কোরআন শরীফকে পায়খানা ছুঁড়ে মেরেছে, কাশ্মীরি মুসলমানদের মা বোনদেরকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে, মা বোনদের পেট চিরে বাচ্চা বের করে উপরে ছুরি মেরে নিচে ছুরি ধরে, তারপরে বাচ্চারা দুই টুকরা হয়ে পড়ে যাওয়ার আনন্দ উল্লাস করছে। ও মুসলমান ইতিহাস পড়ো, আগের যুগেও কাফের ছিল, এখনো কাফের আছে, নবীর যুগে ইহুদি খ্রিস্টান ছিল, এখনো আছে, ওই সময় ইহুদি খ্রিস্টান কত ছিল আর মুসলমান কত ছিল? মুসলমান কি এসে বেশি ছিল না কম ছিল? অনেক কম ছিল। কিন্তু ইতিহাস পড়ে দেখো কেমন ভয় করত। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, তবুকের যুদ্ধ হবে, রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হচ্ছে, বর্তমান আমেরিকা যেমন সুপার পাওয়ার, এই সময় আল্লাহর নবীর সময় দুইটা সুপার পাওয়ার ছিল, একটা ছিল রোম আর একটা ছিল ফারস, পারস্য আর রোম। এই রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হচ্ছে, সাহাবায়ে কেরাম একের উপরে এক এসে কে কার আগে নাম লেখাবে সেই প্রতিযোগিতা হচ্ছে। এমন সময় একজন মহিলা নিজের দুধের সন্তানকে এনে পেশ করেছে, বলল ইয়া রাসূলুল্লাহি, আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার এই দুধের শিশুকে আমি যুদ্ধের জন্য দান করলাম, মেহরবানি করে কবুল করেন। ও আমার মা বোনেরা, যারা আজকে সন্তান লালন পালন করছ, দুনিয়ার সামান্য নিয়াত করো, সন্তান বড় হইয়া আমাকে খেলাইবে, আসলে নিয়াতে গন্ডগোল, যার কারণে বড় হইয়া বিয়ে করে মা বাবার খেদমত করে না, ঠিক কিনা? নিয়াত ঠিক রাখো, আল্লাহর সৈনিক তৈরি করব, আল্লাহর নবীর দিনের সৈনিক তৈরি করব, দেখবা ওই সৈনিকও হবে আর তোমার মা বাবার খেদমতও করবে, ঠিক কিনা? কোন আলেমরা মা বাবার সাথে বিয়াদুই করে? ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীর মহিলা সাহাবী নিজের দুধের সন্তানকে পেশ করল, বলল ইয়া রাসূলুল্লাহি, আপনি যুদ্ধের জন্য নাম চেয়েছেন, আমার স্বামী আগের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার বড় সন্তানগুলো আগে শহীদ হয়ে গেছে, আমার পরিবারে আমার এই দুধের সন্তান ছাড়া আর কেউ অবশিষ্ট নেই, এই যুদ্ধে আপনি সবাইকে বলেছেন নাম লেখাবার জন্য, আমিও তো চাই আমার পরিবার থেকে কেউ অংশগ্রহণ করুক, ইয়া রাসূলুল্লাহ মেহরবানি করে আমার দুধের সন্তানটাকে আপনি কবুল করে নিন। আল্লাহর নবী বললেন, ও আমার মহিলা সাহাবী, আমি তো যুদ্ধের জন্য নাম চাচ্ছি, তোমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, ঢাল ঘুরাতে পারবে না, আমি করবটা কি? মহিলা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহি, আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, ঢাল ঘুরাতে পারবে না, কিন্তু আমি জানি আমার শিশু ঢাল হতেও তো পারবে, তীর তরবারি চালাতে না পারলে তীর তরবারির আঘাত খেতেও তো পারবে, আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর নিক্ষেপ করবে, আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তরবারি দিয়ে আঘাত করবে, সেই মুহূর্তে আমার সন্তানকে আপনার সামনে ঢাল স্বরূপ পেটে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্য দান করেছি, জোরে চিৎকার করো সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এই মজলিসে তখন ওই রোম সম্রাটের গোয়েন্দারা ছিল, ওরা গিয়ে রোম দরবারে না অভিযোগ রিপোর্ট পেশ করলো যে খবরদার খবরদার, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করার স্বপ্ন দেখার দরকার নাই। রোম সম্রাট জিজ্ঞেস করার ব্যাপার কি? মুসলমানদের সৈন্য কি আমাদের চেয়ে বেশি? গোয়েন্দারা বলল, না আমাদের তো 3 লক্ষ, ওদের 30,000 নাই। বলে তাহলে কি ওদের অস্ত্র অনেক বেশি? কয় না, ওদের অস্ত্র শস্ত্র নাই। বলে তাহলে কি ওদের গায়ে শক্তি অনেক বেশি? কয় না, ওরা জীর্ণ শীর্ণ শুকনো রুটি আর শুকনো খেজুর খায়। রোম সম্রাট রাগ করল, অস্ত্র আমার বেশি, শক্তি আমাদের বেশি, সৈনিক আমাদের বেশি, কেন আমাকে ভয় দেখাচ্ছ, কেন আমার হিম্মত হারাচ্ছ? গোয়েন্দারা বলল, গৌরমের সম্রাট শুনে রেখো, তোমার অস্ত্র বেশি হতে পারে, সৈন্য সংখ্যা বেশি হতে পারে, গায়ে শক্তি অনেক বেশি হতে পারে, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী এবং মদের পেয়ালা যত প্রিয়, আল্লাহর নবী মুহাম্মাদের কাছে একদল সৈনিক আছে, ওদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জামানে মে মুআজ্জাজ থে আমিলে কুরআন হকর, আর তো তুম জলিল ও খার হয়ে তারেকে কোরআহকার। ইতিহাস পড়ে দেখো, উহুদের যুদ্ধ চলছে, একজন যুবক এসে আল্লাহর নবীর দরবারে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার বাহু, এই আমার সুন্দর চেহারা, এই আমার যৌবন, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহর নবী বললেন, তুমি সোজা জান্নাতে চলে যাবে। শহীদরা সোজা কোথায় চলে যায়? শহীদদের কোন হিসাব নিকাশ নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা জীবিত, তারা মরে না। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন তুমি জান্নাতে চলে যাইবা। যুবক বলল, বাহবা জান্নাত। আল্লাহর নবী বললেন, বাহবা বললা কি জন্য, বিশ্বাস হয় না? কয় না, ইয়া রাসূল, বিশ্বাস করেছি, আমি তো বাহবা বলেছি এজন্য যে এত সহজে জান্নাতে যাওয়া যায়, এজন্য আমি আনন্দে বাহবা বলেছি। এরপরে যুবক চিন্তা করলো, একটু খেজুর খেয়ে কোমরটা সোজা করে নেই, শক্তি অর্জন করে নেই, থলির ভিতর থেকে কয়েকটা খেজুর বের করলো, কয়েকটা খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলো আর বলল, এতগুলো খেজুর খেতে যত সময় লাগবে আমার জান্নাতে যেতে তত দেরি হয়ে যাবে, আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতর ঢুকে যায়, অহুদের ময়দানে কাফেরদের ভিড়ের মধ্যে তরবারি নিয়ে ঢুকে পড়ল, যেদিকে যাচ্ছে স্তূপ লাগিয়ে ফেলছে কাফেরদের হত্যা করে। আল্লাহ নবীর সাহাবীরা ডাকলো, যুবক তুমি কাফেরদের ভিতরে ঢুকে গেছো, আমাদের কাতারের ভিতরে চলে আসো। যুবক তাকিয়ে তার চেহারার ভিতরে হাসি আছে, ঠোঁটে হাসি, চেহারায় রক্ত, বলল, না না, আমাকে ফিরাবার চেষ্টা করো না, আমি উহুদ পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধ পাচ্ছি, তোমরা আমাকে সেদিকে যেতে দাও, আল্লাহর কসম আমি জান্নাতে গিয়ে ছাড়বো, আমি তোমাদের ডাকে সাড়া দিব না। শহীদ হয়ে গেল যুদ্ধ করতে করতে। আল্লাহর নবী নিজে তার জানাজায় অংশগ্রহণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম এরকম বিশ্বাস করতেন বিধায় ওই যুগে তাদেরকে সবকিছু ভয় করত। ইতিহাস পড়ো, আফগান যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে আফ্রিকার নদী পর্যন্ত গেলেন, এবারে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামেরা, তোমরা কি এই পর্যন্ত বিজয় করে ইসলাম এই পর্যন্ত রাখবা, না নদী পার করে ওপারেও পৌঁছাইবা? সাহাবায়ে কেরাম বললেন, আপনি আমাদের আমির, আপনার ফয়সালা চূড়ান্ত। এবারে সাহাবী বললেন, কমান্ডার বললেন, আমি চাই আফ্রিকার ওই নদীর ওই পারে কারা আছে ওদেরকে ইসলামের দাওয়াত দিব, তোমরা বিসমিল্লাহ বলে ঘোড়াগুলো নদীতে চালিয়ে দাও। ইতিহাস সাক্ষী, ইকবাল বলেছেন, দস্ত তো দস্ত হ্যায় দরিয়া ভি না ছোড়ে হামনে, বাহারে জুলমত মে ঘোড়া দৌড়ে দিয়ে হামনে, আমরা স্থল তো স্থল দরিয়া পর্যন্ত আমরা ছাড়ি নাই, অন্ধকার রাতে আমরা সমুদ্রের মধ্যে ঘোড়া চালিয়েছি। ঘোড়া নিয়ে সাহাবায়ে কেরাম নেমে গেল, একটা ঘোড়া হারায় নাই, একটা মানুষ পড়ে নাই, আফ্রিকার ওপার প্রান্তিকে পৌঁছে গেল। এবারে আফ্রিকার সরকার চিন্তা করলে, আবার কোন দানব, এদেরকে জঙ্গলের কাছে থাকতে দাও, বাঘ ভল্লুক খেয়ে এদেরকে শেষ করে ফেলবে। আল্লাহর নবীর সাহাবী সঙ্গীদেরকে বললেন, তোমরা একটা মঞ্চ তৈরি করো। আফ্রিকার লোকেরা মনে করলো, এখন পাগল আসতে মঞ্চ তৈরি করছে, জঙ্গলে কাকে ভাষণ দিবে? মঞ্চ তৈরি করা হলো। এরপরে তিনি ভাষণ দিতে লাগলেন, ও জঙ্গলের বাঘ ভল্লুকেরা শুনে রেখো, সাপ বিচ্ছু ইঁদুর বাদর শুনে রেখো, আমরা আল্লাহর নবী মুহাম্মাদের সৈনিকেরা এসেছি, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য এসেছি, এই কাফেরদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছি, আমাদের জন্য এই জঙ্গলটা থাকার ব্যবস্থা করা হয়েছে, তোমরা আমাদের জন্য জঙ্গলটা ছেড়ে অন্যত্র চলে যাও, আমাদের কষ্ট দিবা না। এই ঘোষণা করার পরে যদি আমি কাউকে পাই তাহলে তরবারি দিয়ে কিন্তু ফয়সালা করে ফেলব। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন। ইতিহাস সাক্ষী, ওনার ঘোষণা শেষ হয় নাই, বক্তব্য শেষ হয় নাই, এর মধ্যে বাঘের লাইনে বাঘ, সিংহর লাইনে সিংহ, সাপের লাইনে সাপ, বিচ্ছুর লাইনে বিচ্ছু, সবগুলো ওই ময়দান ত্যাগ করে অন্যত্র চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডরতে নেই দুনিয়া মে মুসলমান কে শীশে, জব দৌলত ঈমান মিলি উনকো নবী সে, তাওহীদ কি আমানত সিনু মে হ্যায় হামারে, আসা নহীঁ মেটানা নামো নিশা হামারা, ও আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের কাহিনী শুনেছ, ইব্রাহিমের কাহিনী বলছিলাম, ইব্রাহিমের কাহিনী এবারে বলতে বলতে চলে গেলাম নমরুদের সামনে। আজি দাওয়াত শুরু হয়ে গেল, দাওয়াত চলল, শেষ পর্যন্ত নমরুদের গোষ্ঠী চিন্তা করল এইরকম করা যাবে না, একে আগুনে নিক্ষেপ করে পুড়িয়ে ফেল, আগুন তৈরি হয়ে গেল। ও মুসলমান ইতিহাস পড়ো, তাফসীর কিতাব পড়ো, ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করার জন্য সব ব্যবস্থা তৈরি হয়ে গেল, আল্লাহর ফেরেশতারা বলল রব্বুল আলামিন তোমার দোস্ত ইব্রাহিমকে আমরা সাহায্য করতে চাই, অনুমতি দাও। ফেরেশতারা চলে আসলো, ইব্রাহিম একটু হুকুম দাও, একটা পাখা দিয়ে আঘাত করে অমরুদের গোষ্ঠী আগুনে নিক্ষেপ করবো, তোমাকে বাঁচিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম, ও ইব্রাহিম মিকাইল শোনো, আমি তোমাদের দিকে দাওয়াত দেই নাই, আমি দাওয়াত দিয়েছি কার দিকে? দাওয়াত হবে কার দিকে? না কোনো খাবার বাবার দিকে, কোন পীরের দিকে, দাওয়াত দিব আল্লাহর দিকে, কার দিকে? আল্লাহ বলছেন উদউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, আল্লাহর দিকে ডাকো। ডাকবে কার দিকে? এক আল্লাহর আনুগত্যের দিকে ডাকবো, কোন নেতার নেতৃত্বের দিকে, নেতার আনুগত্য করার দিকে, আদর্শ কায়েম করার দিকে না। নেতা মানব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাকে? আদর্শ পুরুষকে। ও মুসলমান, আমরা ডাকবো কার গোলামি করার জন্য? না জনকের, না ঘোষকের, কারো আদর্শ মানা যাবে না। আদর্শ মানবো কার? উদউ ইলা সাবিল রব্বিকা, আল্লাহ বলছেন আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, আহ্বান করবে কার দিকে? ওয়ামিলা সালিহা, আর নিজে আমল করতে হবে, নামাজ রোজা লাগে না, একটু পর আসতেছি, নামাজ রোজা লাগবে না, এই সমস্ত চলবে না। ওয়ামিলা সালিহা ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি একজন মুসলিম, আমার পরিচয় কি? আমি মুসলিম, আর কোন পরিচয় আমার নেই, আমার পরিচয় কি? আমার ধর্মের নাম কি? আমার পরিচয় কি? মনে থাকবে তো, এছাড়া আর কোন পরিচয় নেই। ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার করে দিলেন, ও জিব্রাইল মিকাইল ইসরাফিল, তোর সিঙ্গার ফুৎকারের দরকার নাই, জিব্রাইলের পাখা মারার দরকার নাই, আমি এই পর্যন্ত এই বিপদের সম্মুখীন হয়েছি কার জন্য? আল্লাহর দিকে আহ্বান করার জন্য, ওই আল্লাহ আমাকে সাহায্য করবে, এর নাম তাওহীদ। এর নাম কি? তাওহীদ। এই তাওহীদ আল্লাহর একত্বে বিশ্বাসী হওয়া, আল্লাহর নুসরতের উপর দাঁড়িয়ে থাকা, আল্লাহ তারা সাহায্য করা মালিক, সাহায্য করা মালিককে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন নিক্ষেপ করা হল, ইব্রাহিমের ক্ষমতা এই পর্যন্ত ছিল, যেই পর্যন্ত ক্ষমতা ছিল সেই পর্যন্ত বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, এবারে আগুন নিক্ষেপ করা হয়েছে, এখন আর ইব্রাহিমের ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা শুনো, আমার নিয়ম হল যেই পর্যন্ত তোমার ক্ষমতা আছে ওই পর্যন্ত লড়াই করো, এরপরে তোমার ক্ষমতা যেখানে শেষ আমি আল্লাহর ক্ষমতা সাহায্য ওইখান থেকে শুরু করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিমের ক্ষমতা শেষ, আল্লাহ বলছেন কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হও, ঠান্ডায় যেন ইব্রাহিমের সর্দি না লাগে, কষ্ট না পায়, এরকম আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আজ বিজু করে ইব্রাহিম কাইমা পয়দা, আগ কর সকতি হ্যায় আন্দাজে গুলিস্তা পয়দা। ও মুসলমান জাতি, সেই মুসার একই কাহিনী, ফেরাউনের বিরুদ্ধে দাঁড়িয়ে যখন তাওহীদের দাওয়াত দিলেন, রবের দাওয়াত দিলেন, ফেরাউন বলল আমি রব, মুসা কয় তুমি রব না, আমার রবের পরিচয় সূরা তাহার 50 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ক্বালা রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফেরাউন, আমার রব হচ্ছেন সেই মহান সত্তা, মহান জাত, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সমস্ত মখলুকাতকে সৃষ্টির সূচনা থেকে পূর্ণতায় পৌঁছানো পর্যন্ত যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে পূরণ করেন। তার নাম কি? ফেরাউনের দরবার দাওয়াত শুরু হয়ে গেল, ফেরাউন নিজের যুক্তি পেশ করল, মূসা আলাইহিস সালাম যুক্তি পেশ করলেন, দলিল দিতে লাগলেন। ও ফেরাউন, তুই কি চিন্তা করো না, তুই যখন তোর মায়ের পেটে ছিলি, তোর যখন লুৎফা থেকে পানি থেকে রক্ত, রক্ত থেকে গোস্ত, গোস্ত থেকে হাড্ডি, এরপরে পূর্ণ মানুষ হয়ে গেল, রূহ চলে আসলো, মায়ের পেটে বসে খাবারের প্রয়োজন ছিল, দুনিয়ার কোন খাদ্যমন্ত্রী, দুনিয়ার কোন বিজ্ঞানীর পক্ষে সম্ভব ছিল না তোর জন্য তোর মায়ের পেটে খাবার পৌঁছানোর মতো, তোর পক্ষেও সম্ভব ছিল না আন্দোলন করা, হরতাল করা, স্লোগান দেওয়া দাবি দেওয়া পেশ করার। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে তোর মায়ের নাভির সঙ্গে তোর নাভি যুক্ত করে দিয়ে ওই মায়ের পেটে বসে বিনা দরখাস্তে বিনা আবেদনে খাওয়ানোর ব্যবস্থা করেছেন যিনি, তাই তিনি হচ্ছে আমার রব। কালা রাব্বুন আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এরপরে যখন তুই দুনিয়াতে আসবি, দুনিয়াতে আসার পরে কি খাবি? ঠান্ডা খেলে সর্দি লাগবে, গরম খেলে মুখ পুড়বে, শক্ত হলে গলায় আটকে যাবে, এছাড়া বিভিন্ন রোগ জীবাণু আক্রমণ থেকে বাঁচার জন্য ঔষধের প্রয়োজন হবে। ও ফেরাউন, একটু লক্ষ্য করেছ কি, তোমার মায়ের বুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাঢ় হলুদ রঙের দুধ তৈরি করে দিলেন। এই দুধটা আগের যুগের গ্রামের অশিক্ষিত মেয়ে লোকেরা বলতো এইটা পান করলে নাকি ধনুষ্টঙ্কর হয়ে যায়। ও ফেরাউন, বর্তমান যুগের সমস্ত বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার একমত হয়েছেন মায়ের বুকের প্রথম দুধ ছাল দুধ গাঢ় হলুদ বর্ণের দুধটা এটা ধনুষ্টঙ্কর হওয়ার জন্য সৃষ্টি করা হয় নাই। বরং বিজ্ঞানীরা বলেছেন সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে একদিকে তার খাবারের প্রয়োজন, আর একদিকে পানির প্রয়োজন, আর একদিকে ঔষধের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের ছাল দুধকে এই তিনটা চাহিদা পূরণ করার জন্য একসঙ্গে তৈরি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কালা রাব্বুন আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফেরাউনের পরে যখন মানুষ আস্তে আস্তে দুধ পান করতে করতে বড় হয়ে গেল, এখন খালি দুধ পান করলে চলবে না, এবারে দুধ পান করো করতে করতে ৩২টা নালা দিয়ে একটা দিয়ে পড়লে গলা আটকে যাবে, নাকে ঢুকবে, সেই জন্য ছোট ছোট ছিদ্র করে ৩২টা ছিদ্র করে তা দিয়ে একটু একটু করে দুধ বুকের ভিতরে ঢুকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুধ পান করতে করতে বাচ্চা একটু বড় হয়ে গেল, এখন আর দুধের উপরে নির্ভরশীল হলে চলবে না, খিচুড়ি খেতে হবে, কবুতরের বাচ্চা খেতে হবে, মুরগির বাচ্চা চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের পক্ষ থেকে বুঝে শুনে বিনা দরখাস্তে বিনা বুঝে বিনা হরতালে নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই কচি মুখের মধ্যে ছোট ছোট সুন্দর সুন্দর মুক্তার মতো দাঁত গুলো দিয়ে পরিষ্কার করে ভরে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বাচ্চা মুরগি খাচ্ছে, কবুতর খাচ্ছে, খেতে খেতে আরো বড় হয়ে গেল, এখন তার কবুতরের বাচ্চা খেলে চলবে না, গরুর হাড্ডি চাপাতে হবে, বড় মুরগি খেতে হবে, খাসির হাড্ডি চাপাতে হবে, সেজন্য ছোট দাঁত দিয়ে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই ছোটবেলার ছোট মুখের ছোট দাঁতগুলো একটা একটা করে ভাঙে আর তার পরিবর্তে আর একটা দাঁত দিয়ে দেয়। এইরকম ৩২টা দাঁত দিয়ে গোটা মুখটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন, তুমি লক্ষ্য করো নাই কি, ডিমের ভিতরে বাচ্চা তৈরি হয়, ওই ডিমের ভিতরে বাচ্চা যখন তৈরি হয় তার খাবারের প্রয়োজন আছে, কিন্তু ওইখানে মায়ের নাভির সঙ্গেও সংযোগ দেওয়ার কোনো বন্দোবস্ত নাই। ও আমার ভাইয়েরা, ডিমের মধ্যে দুইটা অংশ আছে, একটা হলুদ বর্ণের গাঢ় আর একটা হলো সাদা লালা। হলুদ অংশ দিয়ে বাচ্চা তৈরি হয়, এরপরে বাচ্চা যখন বডি তৈরি হলো রূহ চলে আসলো, ডিমের ভিতরে বসে খাবারের প্রয়োজন হয়, ক্ষুধা লেগে যায়, ওই ডিমের ভিতরে খাবার দেওয়ার মতো দুনিয়ার কোন খাদ্যমন্ত্রী বিজ্ঞানী নাই, এমনকি মায়ের পেটের সঙ্গে সংযোগ দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে বুঝে শুনে ওই ডিমের ভিতরে বাচ্চার জন্য সাদা লালাটাকে খাদ্যের জন্য তৈরি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে ডিমের ভিতরে বসে ওই বাচ্চা, কবুতরের বাচ্চা, কুমিরের বাচ্চা, কচ্ছপের বাচ্চা, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, ওই সাদা লালা খাবার খেতে লাগলো, খেতে খেতে খাবারের গুদামটা ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে, এখন কি করবে, না খেয়ে মরবে। আল্লাহ তাআলা আবার বলেন, তোমার চতুর্দিকে যে প্রাচীর রয়েছে এই প্রাচীর কোন চীনের প্রাচীর নয়, এটা কোন জেলখানার প্রাচীরও নয়, এটা হালকা একটা আবরণ, তোমার ঠোঁট দিয়ে ঠোকরাতে থাকো, চতুর্দিকে সমান তালে ঠোকরাতে থাকে, ঠোকরাতে ঠোকরাতে যখন চতুর্দিকে ভেঙ্গে ফেলে এবারে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে, এবারে মাথা দিয়ে মারো ধাক্কা। ধাক্কা মারতে মারতে ডিমের খোসা দুই ভাগ করে ফেললো, দুনিয়াতে চলে আসলো। এবারে তুমি হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা পানির কাছে নিয়ে যাও, হাঁসের বাচ্চা পানি দেখলে আনন্দে মেতে উঠবে, সেজন্য বুঝতে পেরেছে পানি তার জন্য উপযুক্ত, পানি তার জন্য সৃষ্টি হয়েছে, সাঁতার কাটতে শুরু করবে, ডুবোডুবি করতে শুরু করবে। পক্ষান্তরে মুরগির বাচ্চা পানির কাছে নিয়ে যাও, মরতে রাজি কিন্তু পানিতে নামতে রাজি না, ঠিক কিনা? নাকি এই এলাকার মুরগির বাচ্চা পানিতে সাঁতার কাটে? কি জন্য নাম এলাকাটা? পশ্চিম শেরপুরের মুরগির বাচ্চাকে পানিতে সাঁতার কাটে নাকি? সাঁতার কাটে না। কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত, কোন ভয় করবি না? আর কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে খবরদার পানি তোর জন্য উপযুক্ত নয়? যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুন আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মূসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে দাঁড়িয়ে তাওহীদের দাওয়াত দিতে শুরু করলেন, একই অবস্থা ফেরাউনেরও। ফেরাউনও কায় মূসাকে এবারে মারতে হবে, এছাড়া উপায় নাই কিছু। ফেরাউনের কবল থেকে বনী ইসরায়েলকে উদ্ধার করে মূসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। এবারে সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী, পালাবার কোন রাস্তা নেই। আল্লাহ তাআলা বলেন, মূসা তোমার ক্ষমতা ছিল এই পর্যন্ত করার, তা করেছ, এখন আর তোমার ক্ষমতা নাই, তোমার হাতের লাঠি আছে, তোমার হাতে বাঁশ আছে, এই বাঁশ দিয়ে ফেরাউনের মোকাবেলা করতে হবে, তোমার হাতের লাঠি ছেড়ে দাও। লাঠি ছাড়লো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলদের বারোটা গোত্রের জন্য স্বতন্ত্র বারোটা রাস্তা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান জাতি, আজকে যদি মুসার মতো লাঠি নিয়ে ওই ইহুদি খ্রিস্টানদের কাছে বিমান বহর আছে, আণবিক বোমা আছে, পরমাণু বোমা আছে, ট্যাঙ্ক আছে, ক্ষেপণাস্ত্র আছে, তোমার ধারে বাঁশ আছে, ওই বাঁশ নিয়ে যদি ফেরাউনদের মোকাবেলা করতে পারো, যে আল্লাহ মুসার জন্য নদীতে রাস্তা করে দিয়েছেন, ওই আল্লাহ তাআলা আটলান্টিক মহাসাগরে রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত দখল করার ক্ষমতা দিতে পারেন কিনা? কালিম হো আগর মার কাজ মা কুই, মিসলে কালিম হো আগর মার কাজ মা কুই, আজ ভি আতি হ্যায় কোহে তুর সে বঙ্গে লা তাখাফ। ও মুসলমান, মুসা নবীকে যে আল্লাহ বলেছেন লা তাখাফ, তোমার কোনো ভয় নাই, তুমি থাকবে বিজয়ী, সে আল্লাহ জীবিত আছেন কিনা? না, আল্লাহ বুড়ো হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, তোমরা দুর্বল হয়েছ, শিরক যুক্তি ইমান, বেদাত যুক্তি ইমান। ও মুসলমান, মুসলমান দাবি করো, আল্লাহ হুকুম অন্য করো, খাতা বাবা খাতা বাবা ল্যাংটা বাবা, বন্দা নামাজ খাতা নামাজ, গরিব নামাজ, আতা বক্স গঞ্জে বক্স জুলফে দারাজ কে সুদারাজ, কত স্তর তৈরি করেছ এই মুসলমানদেরকে সাহায্য করার জন্য, আল্লাহ তারা কোন অঙ্গীকার করেন নাই। পিওর মুসলিম হও, আল্লাহ সাহায্য করবেন কিনা? আল্লাহ বুড়ো হন নাই, লা নিদ্দা ওয়ালা জিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাবালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকে বারিয়ুন রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা ইন শিতা মিনাল খাউফি আমানা ওয়া সালামা ফাবুদুহু ইয়াকিনান বিগুদুবিন ওয়া আসালা। ও মুসলমান, কোনো ভয় নাই, আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন, তাহলে কেন সাহায্য করছে না? তুমি তোমার নবীকে দিয়ে শিক্ষা লাভ করো, তোমার নবীকে ঘেরাও করেছে হত্যা করার জন্য, আল্লাহ সাহায্য করেছেন কিনা? আবার তিনি পাহাড়ে চলে গেছেন, ওই পাহাড় পর্যন্ত দুশ্মন চলে গেছে, এরপর ধরতে পেরেছে, হেফাজত করেছেন কে? পাহাড়ে পালাইতে হলেও কিছু না, আল্লাহ আগে পারতেন না? এত কষ্ট করে কেন পাহাড়ে যাইতে হলো? আমি ওই পাহাড়েও গেছি যেখানে আল্লাহর নবী আত্মগোপন করেছিলেন, জবালে সুর, সেই গারে সুরের ভিতরে গিয়েছি, একটা পাহাড় ডিঙ্গি আর একটা পাহাড়, কি উঁচু পাহাড়, কেন পাহাড় পর্যন্ত যেতে হল? ও মুসলমান, ভালো করে চিন্তা করো, আল্লাহর নবী কষ্ট করেছেন, মার খেয়েছেন না? কেন মার খেতে হল? নবীর রক্ত কি তোমার চেয়ে অপবিত্র ছিল? নবী কি তোমার চেয়ে বড় বুজুর্গ ছিল না, কম ছিল? ইতিহাস পড়ো, কোরআন পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী যখন কোরআন নাযিল হল নবীর উপরে, আল্লাহর নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করতে করতে আরম্ভ করলেন। কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করতে, গুরুত্বপূর্ণ পড়া যদি হয় ছাত্র কি করে? শিক্ষকের সঙ্গে ঠোঁট নাড়াচাড়া করে পড়ে, ঠিক কিনা? আর যদি শিক্ষক হয় পড়াকে পিজন লাগাবো, না করলে মুখস্থ শুনে যাবে, তাহলে বারবার পড়ে কিনা? ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী কোরআন শরীফকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করতে আরম্ভ করলেন। আল্লাহ কে নবী গো, এত কষ্ট করার দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, জেনে রাখুন নিশ্চয় সমস্ত কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মুখস্থ করবে, কষ্ট করবে, এই কষ্টটুকু আল্লাহ তাআলা দিতে চান না, কত মহব্বত। আরো সামনে চলুন, আল্লাহর নবী রাতের বেলা তাহাজ্জুদ পড়ছেন, পা ফুলে যাচ্ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার আগে পিছের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন, আপনি কেন এত কষ্ট করছেন? আল্লাহর নবী বলছেন, আফালা কুন আব্দার শাকুরা। আয়েশা, যে আল্লাহ রাব্বুল আলামিন একজন এতিম নবীকে সমস্ত নবীদের সর্দার বানাইলেন, আমি কি সে আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহর ইবাদত করছেন, আল্লাহ বলেন, হে নবী, এত লম্বা ইবাদত করার দরকার নাই, আপনি কিছুক্ষণ ঘুমান, কিছুক্ষণ ইবাদত করেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও যিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। হে নবী, আপনি সারা রাত ইবাদত করার দরকার নাই, আপনি উঠুন, কিছু রাত ইবাদত করুন, কিছুক্ষণ ঘুমান, অর্ধেক বা তার চেয়ে বেশি বা একটু কমান। আপনি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি, আমি আল্লাহ তাআলা আপনাকে ঘুমন্ত দেখলে খুশি। ধরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আরো সামনে চলুন, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে কথা বলছেন, সাহাবায়ে কেরামদের সঙ্গে কোন বিষয়ে আলোচনা হচ্ছে, আলোচনার এক পর্যায়ে আল্লাহর নবীর একজন সাহাবীর আওয়াজ একটু বড় হয়ে গেল, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী নাযিল করলেন, সূরা হুজুরাতে দুই নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী। হে ইমানদারগণ, খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলছো, এমনটা যদি করো আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের ইবাদত, তোমাদের জিহাদ, সবগুলো বরবাদ করে দিব। নবীর আওয়াজের চেয়ে জোরে কথা বলছো, এত মায়া যে নবীর জন্য। এবার আমি জিজ্ঞেস করতে চাই, তায়েফের ময়দানে যখন নবীর গায়ে পাথর মারা হচ্ছিল, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা? অহুদের ময়দানে সারা জীবন তো শুনছেন আল্লাহ নবী দান দান শহীদ করেছেন, কেমনে করেছেন তা জানেন? তাদের নবীর থেকে। ও আমার ভাইয়েরা, ইতিহাস পড়ো, আল্লাহর নবী ওহুদের ময়দানে নামলেন, শরীরে লোহার পোশাক, লৌহ বর্ম, গলায় লোহার নেট, লোহার জাল, মাথায় লোহার হেলমেট পরা আছে। ও আমার ভাইয়েরা, কাফেররা দেখল এই লোকটাকে তীর মারলে কোনো কাজ হবে না, তরবারি দিয়ে আঘাত করলে কাজ হবে না। একটা দুষ্ট কাফের চিন্তা করল, যদি একটা বড় পাথর মারা যায়, উকবা ইবনে আবি মুআইদ সে কাফেরটা চিন্তা করল, একটা বড় পাথর যদি মাথায় মারা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়বে, ওই নিজের শরীরে লোহা ঢুকে নিজেই মারা যাবে। এই চক্রান্ত করে তৎকালীন সময়ের কামান মেন্দানিকের সাহায্যে একটা বড় পাথর আল্লাহ নবীর মাথায় ছুড়ে মারল, আল্লাহর নবী বসে পড়লেন, ওই লোহার ভিতরে মাথায় যে লোহার টুপি ছিল, হেলমেটের যেমন দুই দিক থেকে আংটা আছে, ওইরকম একটা আংটা মাথার লোহার টুপির আংটা গালের ভিতরে ঢুকে গেল, ঢুকে গিয়ে দাঁতে আঘাত করল। ও আমার ভাইরা, একটু দাঁতে ব্যথা হইলে পাগল হয়ে যাও ডাক্তারের কাছে দেওয়ার জন্য। আল্লাহর নবীর গাল ভেঙে গিয়ে দাঁতে আঘাত করলো, দুইটা দাঁত পড়ে গেল, লোহাটা ভিতরে রয়ে গেল। যুদ্ধের শেষে একজন সাহাবী ওই লোহাটা বের করার জন্য দাঁত দিয়ে কামর দিয়ে জোরে টান দিলেন, লোহা বের করতে গিয়ে এত জোরে টান দিতে হয়েছে লোহা বের হয়েছে ঠিকই, ওই সাহাবীরও দুইটা দাঁত পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কষ্ট, আল্লাহর নবীর চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল, গাল ভিতরে লোহা ঢুকে গেল, এত কষ্ট করলেন। আমি জিজ্ঞেস করতে চাই, ওই কাফের যখন আল্লাহর নবীকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করছিল তখন আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা, আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা, ফিরাইছিল। আমি আর এই হুজুর যদি এক জায়গায় যাই কোন জায়গায়, আমাকে ধরে খুব মারল একজনে, ওনার ফিরাবার ক্ষমতা ছিল ফিরায় নাই, ওনার সঙ্গে আর দোস্তি থাকবে আমার? যে মেয়ার না থাকবে না, কারণ আমাকে লোকটা মারল। তুমি ফিরাবার ক্ষমতা থাকা সত্ত্বেও ফিরাও নাই, তোমার সঙ্গে আমার কোনো দোস্তি নাই, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর সঙ্গে আল্লাহর নবীর এত দোস্তি, আগে যা কোরআন দিয়ে প্রমাণ করলাম, ওই নাজরে ঠোঁট নাড়াতে রাখা লাগবে না, রাস্তায় চললে গাছে ছায়া দেয়। ও আমার ভাইয়েরা, এরকম ভাবে জোরে কথা বললে ওই নাজরে হয়। আর সেই নবীকে যখন দুশ্মনরা পাথর ছুড়ে মারল, তখন আল্লাহ তারা ফিরাইলেন না কেন? কইবেন যে তখন বোধ হয় আল্লাহর সঙ্গে একটু সম্পর্কটা নষ্ট হয়ে গেছিল, তাই নাকি? আল্লাহ তারা বলছেন না, আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালা, হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেয় নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, বলে তাহলে আমাকে এত মারল তুমি কেন ফিরাও নাই? আল্লাহ তারা উত্তর দিয়েছেন, হে নবী শুনে রাখুন, এটা কেন করলাম? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম বাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তুমি বুজুর্গ হয়ে গেছো, তুমি পীর হয়ে গেছো, আর মনে করছো এমনি জান্নাতে প্রবেশ করবা? না না, খবরদার। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি, কঠিন দুর্ভিক্ষ, শত্রুদের ভূমিকম্পের রায় হামলা, আর যত কষ্ট করতে হয়েছে, এমনকি স্বয়ং আল্লাহর নবী এবং তার সাহাবীগণ বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে? এইরকম কঠিন পরিস্থিতিতে নবীকে যুদ্ধ করতে হয়েছে, পেটে পাথর বানতে হয়েছে, তারপরে আল্লাহর সাহায্য এসেছে। ঠিক তেমনি ভাবে তোমাদেরকেও কষ্ট করতে হবে, বয়দান অবতীর্ণ হতে হবে। আজকে দুনিয়ার কাফেরদের এত শক্তি, এত অস্ত্র, এত জনবল, এদেরকে ভয় পেলে চলবে না। মমিনরা ভয় পাবে কাকে? মমিনরা জনবল দিয়ে যুদ্ধ করে না, অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, যুদ্ধ করে কার সাহায্যে? আল্লাহ বলছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ বলেন, কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় দান করেছেন, কার হুকুমে? বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য বেশি ছিল না কাফেরদের বেশি ছিল? কাফেরদের অনেক বেশি ছিল। মুসলমান ছিল 313 জন, কাফের ছিল কয়জন? 1000 বেশি। অমুসলমান প্রত্যেকটা যুদ্ধে মুসলমানদের চেয়ে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল বেশি। বিজয় করেছে কারা? কার সাহায্যে? সে আল্লাহ এখন সাহায্য করতে পারেন কিনা? কিন্তু মুসলমান ঘরে বসে বসে তসবি পড়ে আর দোয়া করে, তসবিও পড়তে হবে, দোয়াও করতে হবে, ঠিক কিনা? রুস্তমের বিরুদ্ধে খালেদ বিন ওয়ালিদের বাহিনী যুদ্ধ করার জন্য আসলো, পারস্য সম্রাটের সিপাহসালার প্রধান সেনাপতি খালেদ রুস্তম তার বিরুদ্ধে আসলেন। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালেদ বিন ওয়ালিদের সাথে আছে মাত্র 1,000 সৈন্য, আর রুস্তমের সঙ্গে 1,00,000 সৈন্য। ইতিহাস পড়ো, রুস্তমের সৈন্যরা রাতের বেলায় খালেদ বিন ওয়ালিদের তাঁবুতে গেল গোয়েন্দাগিরি করার জন্য, গিয়ে দেখে খালেদের সৈনিকেরা রাত্রে ভোর রাত্রে কান্দে, সব তাঁবুর থেকে কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। গোয়েন্দারা গিয়ে রুস্তমকে বলল, পারস্যের সিপাহসালারকে বলল, মুসলমানদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা লাগবে না, ওরা ভয় পেয়ে গেছে, সব কান্দে। সৈনিকরা যে কান্দে আর যুদ্ধ করতে পারে? ওদের বিরুদ্ধে যুদ্ধ লাগবে না, ওরা এমনি পরাজিত, কান্নাকাটি শুরু করে দিয়েছে। রুস্তম হালকা পাতলা যুদ্ধ করার জন্য মাত্র 1,00,000 সৈন্য নিয়ে আমরা, 1,00,000 তা মাত্র। কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে গেল, দেখেছে না ঠিক না, যেই মুসলমানদের কথা বলা হয়েছিল ওরা ভয় পেয়ে গেছে, কান্দে, আসলে তো না, এক একজন মুসলমান সৈনিক ওদের হাজার হাজার সৈনিককে লাশ করে স্তূপ করে ফেলছে। রুস্তম বলো যুদ্ধ থামাও, বেরাকে চলো, যুদ্ধ থেমে বেড়াকে গেল, আবার ভোর রাত্রে গোয়েন্দা পাঠাইল, বহু বিচক্ষণ বহুদর্শী গোয়েন্দা পাঠাইল, গিয়ে দেখো মুসলমানরা কি করে, তাদের অবস্থাটা কি, অস্ত্র কি, জনবল কি। এবারে গিয়ে দেখে রাত্রে বেলায় ঠিকই মুসলমানরা কান্দে, তাহার যুদ্ধে তাই কান্দে কার কাছে, কান্নাকাটি করে। গোয়েন্দারা বুঝলো যে রিপোর্ট আগেরটাই ঠিক, কান্নাকাটি করে তাতে সন্দেহ নাই, কিন্তু কেন কান্নাকাটি করে খুঁজে বের করা দরকার। এবারে তারা কান্নার ভাষা উপলব্ধি করার চেষ্টা করল, শুনে যে কান্দে কি জন্য, ওদের ভয়তে না বরং কান্নাকাটির ভাষা ছিল এই, ও রাব্বুল আলামিন আগামীকাল যুদ্ধ হতে যাচ্ছে, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েম করার জন্য যুদ্ধ করতে যাচ্ছি, তুমি কোরআনে বলেছ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাতা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? এই পর্যন্ত কইতে অসুবিধা নাই, সবাই কয় কয় আরেকদিকে ফিরে যায়। এরপরে কি বলা আছে ভালো করে পড়ো, সূরা তওবার ১১১ নম্বর আয়াত, কয় নম্বর আয়াত, আয়াতে বলা আছে আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। এবারে সেই জান্নাতের বিনিময়ে জান মাল বিক্রি করলা দিতে হবে না আল্লাহকে, দিবা কোথায়? আল্লাহ বলছেন ফায়াকতুলুনা ওয়ায়ুক্তালুন, তারা মারে আর মরে, মারে আর কি, যুদ্ধ করে লড়াই করে, আল্লাহ রাস্তায় জীবন দেয় জীবন নেয়, এইরকম যারা জীবন দেয় জীবন নেয় আল্লাহ তারা তাদের জান মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে? আল্লাহ তুমি আমার জানটা খরিদ করে নাও, আমি আগামীকাল যুদ্ধ করতে যাচ্ছি, আমি যেন যুদ্ধ করতে করতে টুকরো টুকরো হয়ে যাই, আমার যেন জানাজার লাশের কোনো প্রয়োজন না হয়, খুঁজে না পাওয়া যায়, আমাকে তুই সেই হিম্মত দাও, আমাকে সাহস দাও, আল্লাহ তুমি একটু আমাকে কবুল করে নাও। জান দেওয়ার জন্য তারা কান্নায় জড়িত আছে। এবারে গোয়েন্দারা বুঝতে পারল মুসলমানরা কান্নাকাটি করে ঠিক, কিন্তু যুদ্ধের পারার ভয়তে না বরং কিসের জন্য, মরার জন্য। এবারে ওই রিপোর্ট গিয়ে রুস্তমকে বলল, দেখো রুস্তম, ওরা কান্নাকাটি করে ঠিক, কিন্তু তোমার সৈন্যদের ভয়তে না, মরার ভয়তে না, ওরা কান্নাকাটি করে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য, তোমার সৈনিকদের কাছে মদের পেয়ালার সুন্দরী নারী যত প্রিয়, ওই খালিদ বিন ওলিদের সঙ্গে যে সাহাবীরা আছে তাদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ, জীবন বাজিকার জন্য। আল্লাহ বলছেন কুল ইন্নাল কুল ইন্নাল সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও মুমিনেরা, যুবকেরা, তোমরা বলো ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সলাত, আমার কুরবানি, ও মাহইয়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, সব কিছু কার জন্য? না গান গাইবেন জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, শেষ বাংলাদেশ আমার, প্রথম বাংলাদেশ, এই গান গাওয়া যায় না শিরিক? আল্লাহ বলছেন হুয়াল আব্বাল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিনু। আরে প্রথম আল্লাহ, শেষ আল্লাহ, আমার জীবনের সবকার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার জীবন, আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়া, আমার জীবন, আমামাতি, আমার মরণ, সব কিছু কার জন্য? আমার জীবনের ভালোবাসা কার জন্য? আমি আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য? আমি আমার স্ত্রীকে ভালোবাসবো কার জন্য? আমি আমার মা বাবাকে ভালোবাসবো কার জন্য? আমি আমার রসুলকে ভালোবাসবো কার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এক আল্লাহর জন্য, সবকার জন্য, এক আল্লাহর জন্য। এইরকম মুমিন যদি হতে পারো, মুসলিম হতে পারো, এর নাম কি, মুসলিমের নাম কি, এই মুসলিম যদি হতে পারো, ওই মুসলিমদের আল্লাহ সাহায্য করবেন যেরকম ইব্রাহিমকে সাহায্য করেছেন, ইসমাইলকে সাহায্য করেছেন, মুসাকে সাহায্য করেছেন। অ মুসলমান, ইউসুফের কাহিনীও তোমরা জানো, ইউসুফকে জুলাইকা একটা ঘরের ভিতরে নিয়ে আটকাইল, সাতটা দরজা ভিতর থেকে বন্ধ করে দিল, বাইরে থেকে বন্ধ করলো, এরপরে বলল হাই তালাক, আসো অপকর্ম করার জন্য আহ্বান জানাইল। ইউসুফ কি বসে বসে দোয়া করেছিল? চতুর্দিকে দেওয়াল, সামনে দরজা বন্ধ, এরপরেও তিনি দৌড় দিলেন কেন? জোলাইখা দেখলো দৌড় দিছে, কয়ে মনে মনে হাসে আর কয়ে, দাও দরজার সঙ্গে টাক লেগে নাকটা ভেঙে যাবে। জোলাইখা বোকা, বুঝতে পারে নাই, আল্লাহকে চিনে নাই, নবীকে চিনে নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে তসবি পড়েন নাই, আল্লাহর কাছে খানকা বানাইয়া দোয়া করেন নাই। অ মুসলমান, আজকে বুজুর্গির মাপকাঠিকে আমাদের হুজুরে এত বড় বুজুর্গ, একটা মুরগি জবাই করতেও ভয় পায়, কি করে মুরগি জবাই করতে ভয় পায়, আর আল্লাহ নবীর সাহাবীরা কাফের জবাই করতে ভয় পায় না, ঠিক কিনা? অ মুসলমান জাতি, পাগড়ি পরা যেমন সুন্নাত, লোহার পোশাক পরাও সুন্নাত, যুব্য পরা যেমন সুন্নাত, লোহার যুব্য পরাও কি কাল মিঠা মিঠা সুন্নাত খাওয়ার পর রবিউল আব্বাল এলে তোমারই গান গাই, রবিউল আব্বাল গেলে তোমায় ভুলে যাই, নবীর নামে মিলাদ দেয়, মিলাদ দেয় না? ও আমার ভাইয়েরা, মিলাদ মানে জন্ম, আল্লাহর নবীর জন্মের খবর শুনে আবুল আহাব খুশি না বেজার? আবুল আহাব এত খুশি হয়েছিল যে বান্দি গিয়ে আবুল আহাবকে খবর দিয়ে ছিল তোমার ভাই আব্দুল্লাহর ঘরে একটা সুন্দর বাচ্চা হয়েছে। আবুল আহাব খুশির খেলায় ওই বান্দিটাকে আজাদ করে দিয়েছিল। আল্লাহর নবী ওই আবুল আহাবের আজাদকৃত বান্দির কয়েকদিন দুধ পান করেছেন, ঠিক কিনা? নাম কি? এই মহিলার দুধ আল্লাহ রাসূল পান করেছেন। আজাদ করেছিল কে? আবুল আহাব। কে আজাদ করেছিল? কেন আজাদ করেছিল? কেন? নবীর জন্মের আনন্দেতে মিলাদে, মিলাদ মিলাদ মানে জন্ম। ও আমার ভাইয়েরা, এবার ইতিহাস পড়ো, আল্লাহর নবী যেই দিন নবুয়াত প্রাপ্ত হলেন, তিন বছর গোপনে ইসলামের দাওয়াত দিলেন, এরপরে যখন হুকুম হলো প্রকাশ্যে দাওয়াত দিন, নবী যেদিন সাফা পাহাড়ে সবাইকে ডাক দিলেন, সেইখানে আবুল আহাব ছিল কিনা? আল্লাহর নবী সেখানে বললেন, ইয়া রাসূল আল্লাহি, আল্লাহ নবী বললেন, ও আমার মক্কার নেতারা, তোমরা যদি আমাকে বিশ্বাস করো, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী আছে, তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা? সব কাফেররা বলল অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকে ইল্লা সাদিকান, আমরা তোমাকে সত্যবাদী পেয়েছি, মিথ্যা কথা পাই নাই। এবারে আল্লাহ নবী বললেন, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, তোমরা যদি একটা কালিমা বিশ্বাস করো, একটা কথা মানতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরবের মালিক হয়ে যাবে, অর্থাৎ দিনুলাকুম আজম, অনারব বিশ্বের তোমরা মালিক হয়ে যাবে, কয়টা কথা মানলে? আবুল হাবরা এখনো খুশি, তাড়াতাড়ি বলো একটা কথা মানলে গোটা দুনিয়ার নেতা হয়ে যাব, নেতারা নেতৃত্ব পাইলে খুশি না দাদা? খুব খুশি হল। এবারে আল্লাহর নবী তার মিশন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তা'বুদুন আল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুন মিন দুনিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবুল আহাব বুঝতে পারলো লা ইলাহার মানে কি। আমার দেশে লা ইলাহাও পরে আবার শুধু খায় ঘুষো খায় মূর্তি পূজাও করে। আবুল আহাব বুঝতে পেরেছে লা ইলাহার দুইটা অংশ, কয়টা অংশ? একটা লা ইলাহা, একটা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে বর্জন, লা ইলাহা যত গায়রুল্লাহ আছে, খাজা বাবা, কাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, দেবদেবী বাবা, মূর্তি বাবা, সব বাবা লা ইলাহা, সব বর্জন। ইল্লাল্লাহ মানে কি? শুধু এক আল্লাহর সার্বভৌমত্ব, এক আল্লাহর ক্ষমতা, এক আল্লাহর আইন চলবে, এক আল্লাহর আইন চলবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে, সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা আবুল আহাব বুঝতে পারলো, সঙ্গে সঙ্গে আবুল আহাব দাঁড়িয়ে প্রতিবাদ করলো। আবুল আহাব আল্লাহর নবীকে মারার জন্য উদ্যত হলো। সে বলল, তাব্বাল্লাকা সায়রুল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক, তুমি আমাদের এজন্য জড়ো করেছ। ও মুসলমান, ইতিহাস তালাশ করো, আবুল আহাব আল্লাহ নবীর জন্মের দিনে খুশি ছিল না বেজার ছিল? যেদিন আল্লাহর নবী মিশন ঘোষণা করেছেন সেই দিন আবুল আহাব খুশি না বেজার? বোঝা গেল এখনো যারা আল্লাহর নবীর মিলাদে খুশি, ঘরে ঘরে মিলাদ দিন, নবীজির শাপাত নিন, তিন দিনা মিলাদ, চল্লিশা মিলাদ, মানুষ মরলে পরে মিলাদ পড়ায়, তিন দিন পরে আবার চল্লিশা মিলাদ করায়, জন্মবার্ষিকী মিলাদ, মৃত্যুবার্ষিকী মিলাদ পড়ায়। আ মুসলমান, জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী নিজের জীবনে মিলাদ করেছেন? আল্লাহর নবীর জীবদ্দশায় একমাত্র ফাতেমা ছাড়া সব মেয়ে ছেলেগুলো মারা গেল, আল্লাহর নবী তিন দিনে মিলাদ দিয়েছিলেন, চল্লিশা দিয়েছিলেন, কিছুই দেয় নাই। অ মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা জীবন দিয়ে ছিলেন, মিলাদ দেন নাই। আল্লাহ নবী যেই দিনের জন্য দান দান শহীদ করেছেন, ওই দিন কায়েমের জন্য তার রক্ত দিয়েছেন, এইটা হলো সুন্নাত। এটা কি? ওই সুন্নাতের খবর নাই। আমি সরকারকে জিজ্ঞেস করতে চাই, নবীর জন্মদিনে মানে মিলাদে তুমি মিলাদুন নবী পালন করলা, মসজিদ সাজাইলা, সরকারি ছুটি ঘোষণা করলা, এবারে যেই নবীর জন্মে তুমি এত খুশি, ওই নবীর যেই দিন কায়েমের জন্য দান্দার শহীদ করলেন সেই দিনটা কায়েম করে দাও নবীর, সঠিক আছে কথা ঠিক কিনা? এই দিন কায়েম করতে রাজি আছে এরা? রাজি নাই বোঝা গেল এরা আবুল আহাবের দল কিনা? বোঝা গেল যারা আল্লাহ নবীর মিলাদে খুশি, নবীর মিশন, নবীর আদর্শ কায়েম করতে রাজি না, তারা আবু জাহের আবুল আহাবের দলের লোক কিনা? মুসলমান আবু বকর ওসমান ও উসমানরা আল্লাহ নবীর জন্য জীবন দিয়েছেন, তারা এই মিষ্টি খাওয়ার মিলাদ করে না কিনা? কাজী বোঝা গেল এই সমস্ত বেদাত তৈরি করে ইসলামের থেকে মুসলমানদের সরিয়ে নেওয়া হয়েছে। মুসলমানদের মূল টার্গেট ছিল আল্লাহ তারা বলছেন লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত ধর্ম সমস্ত মতবাদ সমস্ত আদর্শ সবগুলোর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য নবীর আগমন করেছেন কিনা? সেই ইসলাম কি এখন বিজয়ী আছে? নবীর দ্বারা সেই ইসলাম বিজয়ী নাই, কোরআনের বিধান নাই। এবারে ঘরে ঘরে মিলাদ দিনা রসুলের শাফাত নিন। বাইরে আমার আমি একটা বিষয় বলতে এতক্ষণ চলে গেছে, আর একটা বিষয় সামনে গুরুত্বপূর্ণ ছিল যেটা আজকে আর হচ্ছে না। এই জন্য আমি মনে করি আমাদের শত্রু দুই রকম, কয় রকম? একজন মেহমান কারো বাড়িতে গেছে, রাতের বেলায় মেহমানকে খাওয়া দাওয়া খুব ভালোই করাইছে, করাইয়া শুইতে দিছে একটা খাটে, পুরাতন খাট। পুরাতন খাটে কি থাকে? সার পোকা উরুষ থাকে, কি থাকে? উপরে দেয় নাই মশারি, উপরে দেয় নাই কি? উপরে দিয়ে খাইল মশায়, নিচে সার পোকা, উপরে কি? মেহমান রাতের বেলায় মোটেই ঘুমাইতে পারে না। সকালবেলা মেজবান ভদ্র সুলভ ভাবে জিজ্ঞেস করছে, ভাই রাত্রে বেলায় কোনো কষ্ট তো হয় নাই, ঘুম কেমন হল? মেহমান বলল, না তেমন কোনো কষ্ট হয় নাই, মনে হচ্ছিল যেন মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সার পোকায় টেনে না ধরত। আমাদের অবস্থাও সেরকম, একদিকে কাফের মুশরিকরা চতুর্দিক থেকে ঐক্যবদ্ধভাবে হামলা করছে, বোমা হামলা করছেন, আর একদিকে মুসলমানরা মাজার পূজা খাজা বাবা পূজা খাজা বাবা পূজা। অবসর মক্কা শরীফ যাও, মক্কা শরীফে আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত একটা কবরস্থানে কবর দেওয়া হচ্ছে, ওই কবরস্থানে আল্লাহর নবীর প্রথমা স্ত্রী মা ফাতেমার মা, ইব্রাহিম ছাড়া সমস্ত সন্তানদের মা, আল্লাহর নবীর যে স্ত্রী থাকা অবস্থায় আর কোন বিয়ে করেন নাই, মা খাদিজা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহিলা সাহাবী, ইসলামের প্রথম দাওয়াত যিনি পান, ওই মহিলার কবরটাও মক্কার জান্নাতুল মওয়া রয়েছে। তুমি ওখানে গিয়ে দেখো মা খাদিজার কবরে কোন বিল্ডিং আছে কিনা, কোন চাদর আছে কিনা, কোন আগরবাতি মোমবাতি আছে কিনা? আছে। আবার তুমি মদিনায় চলে যাও, মদিনায় আল্লাহর নবীর রোজার থেকে সামনে বিশাল এক কবরস্থান নজরে পড়বে। আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা নামাজের পরে 10 জন 20 জন করে লাশ দাফন করা হয়। আমি তো এই 16 বছর মধ্যে হজ করি, 16 বার হজ করেছি, রমজান মাসে প্রতি রমজান ঢাকা পড়ে প্রায়, এইবারও পুরো রমজান মক্কায় ছিলাম, আবার হজে গেলাম। আর নিজের দেখা জিনিস বলছি, চোখে দেখা জিনিস শোনা কথা না, প্রত্যেক নামাজের পরে জানাজা হয়, একসাথে 10-12টা জানাজা হয়, লাইন ধরে জানাজা রাখে, একবারে জানাজা পড়ে, ওই জানাজার পরে লাশগুলো ওইখানে দাফন করে। ওই কবরস্থানেও আল্লাহ নবীর স্ত্রীদের কবর আছে, আল্লাহ নবীর সন্তানদের কবর আছে, মা ফাতেমার কবর, মা আয়েশার কবর ওখানে, আল্লাহ নবীর পরপর দুই মেয়ের জামাতা উসমানের কবরটাও জান্নাতুল বাকিতে রয়েছে। ও আমার ভাইরা, মদিনার ওই কবরস্থানে দেখবা শুধু চতুর্দিক থেকে বিশাল দেওয়াল দেওয়া, এছাড়া কোন একটা কবরে চাদর নাই, আগরবাতি মোমবাতি নাই, বিল্ডিং নাই। আছে। অহুদের প্রান্তরে চলে যাও, ওইখানে গিয়ে দেখবা আল্লাহ নবীর দান্দার শহীদ হয়েছিল ওখানে, ওইখানে আল্লাহ নবীর আপন চাচা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী সমস্ত শহীদদের সর্দার হামজা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, ওইখানে হামজার কবরে চতুর্দিক থেকে দেওয়াল আছে, আর কোন কবরে চাদর নাই, বিল্ডিং নাই, আগরবাতি মোমবাতি নাই। আছে। কেন নাই? সাহাবিদের কবরে চাদর দেওয়ার লোক নাই, সেজন্য নাকি? ও আমার ভাইয়েরা, যদি কবরে চাদর দেওয়া কোনো ভালো কাজ হতো, সাহাবায়ে কেরামদের কবরে, নবীর স্ত্রীদের কবরে, নবীর সন্তানদের কবরে এই সুতার চাদর নয়, মানুষ তার কলিজা ছিঁড়ে তা দিয়ে সুতা বানিয়ে চাদর দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান সেখানে আছে, ঠিক কিনা? দেখছেন না কি জন্য ভালো করে চেষ্টা করে জানার জন্য আল্লাহর নবী মৃত্যুর 3 দিন আগে বলেছেন, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি ও এবং খ্রিস্টানদের প্রতি লানত করুন, ইত্তাখাযু কুবুরা আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ, ওরা ওদের নবী বুজুর্গ ওলিদের কবরে সেজদার স্থান বানিয়েছে, পূজার স্থান বানিয়েছে, মাজার বানিয়ে পূজা করেছে, লা তাজালু কবরি ওয়া সানাইয়ুবাদ, ওয়া আমার সাহাবীরা খবরদার খবরদার, আমার মৃত্যুর পরে আমার কবরকে তোমরা সেজদার স্থান বানাইবা না, সেই জন্য আল্লাহর নবীর কবরে সেজদা হয় না। সাহাবায়ে কেরামদের কবরে বিল্ডিং নাই, চাদর নাই, মোমবাতি আগরবাতি নাই, কবরে চাদর দেওয়া জায়েজ না হারাম? আগরবাতি মোমবাতি মান্নত করা জায়েজ না হারাম? মান্নত করবো কার জন্য? আল্লাহর জন্য মান্নত করলে আল্লাহর ইবাদত হয়। এখন যদি পীরের নামে মান্নত করে পীরের এবাদত হবে, এবাদত কি দুইজনার করবো না একজনার করবো? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর নামে কুরবানি করি, আল্লাহর নামে হাকিকা দিলে আল্লাহর এবাদত হয়। এখন যদি মাজারের নামে জবাই করে মাজার আল্লাহর এবাদত হবে কিনা? এগুলো নাম শিরিকের নাম কি? এই শিরিক যারা করে, কত শিরিক বলতে গেলে এক চ্যাপ্টার অনেক লম্বা, আমি সেদিকে যাচ্ছি না। বুজুর্গেরা সব দেখে, ও বেটা দেখার মালিক আল্লাহ, বুজুর্গে কি দেখবে? বুজুর্গ সব দেখে, নবীরা আলেমুল গায়েব সব জানে, নবীদেরকে আল্লাহ তাআলা যতটুকু জানায় ততটুকু জানে, ঠিক কিনা? এর বেশি কিছু জানার অধিকার কারো নেই, সব কিছু জানার মালিক একজন, সে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য খবরদার শিরিক করবা না, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, কি করেছেন? এই জন্য কবরে চাদর দেওয়া যাবে না, আগরবাতি মোমবাতি দেওয়া যাবে না, সেজদা করা আল্লাহ আকবার সেজদা করা। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের সম্রাটদেরকে ওদের প্রজারা সেজদা করে, আপনি উভয় জগতের বাদশাহ, আপনি তো বেশি সেজদা পাওয়ার উপযুক্ত, আপনাকে আমরা সেজদা করবো কিনা? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শুনো, আমার শরিয়াতের মধ্যে, এই শরিয়াতের মধ্যে আল্লাহ ছাড়া যদি কারো জন্য সেজদা করা জায়েজ হতো, আমি মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে, কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া কারো জন্য সেজদা করা জায়েজ নেই, সেজন্য আমাকেও সেজদা করতে পারবা না, মেয়ে লোকরা স্বামীকেও সেজদা করতে পারবে না, কোনো অলিকে সেজদা করা জায়েজ নাই, কোন মাদারে সেজদা করা জায়েজ নাই, সেজদা করা জায়েজ না হারাম? আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা করা জায়েজ না হারাম? ও মুসলমান, এই জন্যই দেখো তুমি যত নামাজ পড়ো সব নামাজে রুকু সেজদা আছে কিনা? ফজরের নামাজ পড়ো রুকু সেজদা করো, জোহর নামাজ পড়ো রুকু সেজদা করো, জুমার নামাজ পড়ো রুকু সেজদা করো, ঈদের নামাজ পড়ো রুকু সেজদা করো, কিন্তু খবরদার খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় রুকু সেজদা করতে পারবা? যদি বুজুর্গের জানাজা হয়, যেই বুজুর্গদের মাজারে সেজদা করছো ওই বুজুর্গের জানাজায় ওই দুর্গ সেজদা করা যায় নাই? বরাবরই আব্দুল কাদের জিলানি বলো, খাজা নিজামুদ্দিন আউলিয়া বলো, মহিউদ্দিন চিশতি বলো, আর শাহজাহান রহমতুল্লাহ বলো, খাজা আজমেরি বলো, যত কিছু বলো, তাদের জানাজার সময় রুকু সেজদা ছিল? কেন ছিল না? একেবারে বুজুর্গ সামনে তখন জানাজা করতে পারল, সিজদা করতে পারল না, রুকু করতে পারল না, কেন? সব নামাজের রুকু সিজদা করা ফরজ, জানাজার নামাজ রুকু সিজদা করা যায় না, কেন যায় না? কারণ হচ্ছে এই, অন্য নামাজে তোমার সামনে কোনো লাশ নাই, কিন্তু জানাজার নামাজে তোমার সামনে কি আছে? লাশ আছে, লাশ আছে, পীর আছে, বুজুর্গ আছে, আল্লাহর ওলি আছে। এই সময় যদি আল্লাহর জন্য রুকু সিজদা করা হয়, ওই কবর পূজারীরা বলবে এই তো বুজুর্গকে সম্মান করা হলো, ঠিক কিনা? মানুষকে বিভ্রান্ত করবে, ধোকা দিবে, গোমরা করবে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সতর্ক, তিনি বলেছেন খবরদার খবরদার, জানাজার নামাজে আমার রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিলাম, যাতে কেউ ধোকা দিতে পারে না, গোমরা করতে না পারে। ও মুসলমান, লাশটা যখন তোমার সামনে ছিল তখন রুকু সেজদা করতে পারলা না, ওই লাশটা যখন কবরে চলে গেল, আরাইমান মাটি আসলো, হোগলা আসলো, বাস আসলো, এরপরে তোমাকে কোন বিবেক সেজদা করার জন্য হুকুম দিয়েছে? কবরে সেজদা করা জায়েজ না হারাম? পীরে পায়ে সেজদা করা জায়েজ না হারাম? এখন পীরের ছবি রাখতে হয় ঘরে, ছবি রাখতে অন্তরের মধ্যে, আল্লাহর নবী বুখারি হাদিসে বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরাতুন, যেই ঘরে কুত্তা থাকে অথবা কোন প্রাণীর ছবি থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢোকে না। তাহলে যেই অন্তরের মধ্যে পীরের ছবি থাকে ওই অন্তরে আল্লাহর রহমত প্রবেশ করবে? ওই অন্তর শয়তান দখল করবে? পীররা নিজের ছবি অন্তরে কল্পনা করতে বলে, সেগুলো পীর না শয়তান, আল্লাহর অলি না শয়তানের অলি। অলি ঠিকই, কিন্তু কার অলি? অলি দুই রকম, কয় রকম? এক হলো আউলিয়া উল্লাহ, আর হলো আউলিয়া উ শয়তান। কার অলি? এজন্য খেয়াল রাখবেন, এতক্ষণ যে আলোচনা করলাম দুইটা অংশ ছিল, যদিও শেষের অংশ আলোচনা করি নাই, ইঙ্গিত দিলাম। প্রথম অংশ ছিল, প্রথম ছিল ইসলাম আর মুসলিম। ইসলাম অর্থ কি, মুসলিম অর্থ কি? মুসলিম বলে যে আল্লাহর হুকুম পালন করে, তার নাম কি? এই জন্য আমি শুরুতে বলেছি চন্দ্র মুসলিম, সূর্য মুসলিম, আকাশ মুসলিম, বাতাস মুসলিম, এরকম জঙ্গলের বাঘ ভল্লুক মুসলিম, প্রাণী সব মুসলিম। মানুষের মধ্যে কয়টা বিধান আছে? দুই রকম আছে, কিছু মানতে বাধ্য মুসলিম, টাং মুসলিম, চোখ মুসলিম, নাক মুসলিম। ওরা আল্লাহর হুকুম ঠিকমতো পালন করে কিনা? আল্লাহর হুকুম ঠিকমতো পালন করে। এরপরে মানুষকে শরিয়ত দিয়েছেন, সেখানে মানুষকে এক্তিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। এইখানে আল্লাহর হুকুমকে মানুষ অমান্য করেছে, যারা অমান্য করে তারা মুসলিম না কাফের? মুসলিম হইতে হলে কোরআন পুরা মানতে হবে, অর্ধেক মানে চলবে? পুরা মানতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।